দামরাই উপজেলার অন্তর্গত আবাবিল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের দূর দূরান্ত থেকে আগত যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আবাবিল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং সবরের সাথে মনোযোগের সাথে বসে কথাগুলো শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন আজকে একটি মাদ্রাসা, যেই মাদ্রাসাটি কোরআন সুন্নার আলোকে সত্যিকারের মাদক মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, শিরিক মুক্ত, বিদাত মুক্ত একটা জাতি গড়ার প্রত্যয় যেই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে সেই আবাবিল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমরা হাজির হতে পেরেছি, এটা অবশ্যই আমাদের জীবনের একটি বড় সৌভাগ্যের ব্যাপার। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অনেক সম্মানিত শায়েখেরা আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল আল ইখলাস ফিদ্দিন, দীনের মধ্যে, দীনের ভিতরে ইখলাস। এই ইখলাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি ঈমানের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমালের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের প্রত্যাশী হয়, জাহান্নাম থেকে মুক্তি চায়, নাজাত চায়, এই মানুষটার কি কি দরকার বলেন তো দেখি। আমাদের ক্লাসে একটু কথা বলতে হবে তো, যে ক্লাসে যেটা জিজ্ঞাসা করব একটু জবাব দিবেন, তাহলে আমাদের ক্লাসটা সুন্দর হবে। সবাই যদি চুপ করে থাকেন, কি কি লাগবে? ইমান একই না, ইমান আরে কিন্তু এক জিনিস, কি কি জিনিস লাগবে? সূরা আল বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ দুনিয়ার যে মানুষটার মধ্যে এই দুটি গুণাবলী থাকবে, এই দুটি সিফাত থাকবে, একটা হলো আমানু, ইমান আনবে, ইমানওয়ালা হবে, ইমান থাকবে, বিশুদ্ধ ইমান। ওয়া আমিলুস সালিহাত, যে মানুষটার আমলটা সালেহ হবে, সালেহাত আমল থাকবে। আন্নালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। তাহলে জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে লাগবে কয়টা জিনিস? এক নম্বরটা ঈমান, দুই নম্বরটা আমল, আমলে সালেহ। আচ্ছা, জান্নাত কি পাইতে চান? জান্নাত চান না কে কে দেখি? জান্নাত পাইতে চান না, জান্নাত আমার দরকার নেই, এরকম মানুষ আছেন? আচ্ছা, জাহান্নামে যেতে চান কে কে? যে জাহান্নামে যেতে চাই, জান্নাত লাগবে না, আমি জাহান্নামে গেলেও হবে, এরকম মানুষ আছে? আচ্ছা, এরকম মানুষ আছেন যে জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমার মাওলারে চাই, এরকম মানুষ আছেন? এরকম মানুষও আছে। জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, দরকার কি? জান্নাত তো জগছে মাই কিয়া করো, আর জুহে মাই তুজে দেখা করো, আমার জান্নাতে দাও, জাহান্নামে দাও, আমার কোনো আফসোস নাই, কোনোটাই দরকার নাই, আমি শুধু আমার মাওলার দিদার চাই, আমার মাওলারে চাই। এজন্য মাওলারে পাওয়ার জন্য মাঝে মাঝে বাঁশদড়ি উপরের দিকে, মাওলার দিকে উঠে যাই, মাঝে মাঝে মাওলারে পাওয়ার জন্য লাপ মেরে স্টেজে উঠে যাই, মাঝে মাঝে মাওলারে পাওয়ার জন্য মাইক ধরে টান মেরে মাইক ফেলাই দিই, মাঝে মাঝে মাওলারে পাওয়ার জন্য বক্তার গলা ধরে টান মারি, সব মাওলারে পাওয়ার জন্য। জান্নাত তো দরকার নাই, জাহান্নামও দরকার নাই, দরকার কি? মাওলা, মাওলারে পেতে চাই। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইবাদতের রুকন হলো তিনটি, প্রত্যেকটা ইবাদতের রুকন হলো তিনটি, কয়টা মনে রাখবেন? এটা আমাদের ক্লাস, শিখার ক্লাস, এটা গান শোনার ক্লাস না, এটা পণ্ডিতি করার ক্লাস না, এটা লাফালাফি করার ক্লাস না, এটা এলমি ক্লাস, এখান থেকে আমরা এলম শিখতে আসছি। ইবাদতের রুকন কয়টি? এক নম্বরটা হলো মহব্বত, এক নম্বরটা হলো কি? মহব্বত। দুই নম্বরটা হলো খাওফ, মানে ভয়, দুই নম্বরটা হলো। তিন নম্বরটা হলো আর রাজা, আশা। এই তিনটির সমন্বয়ে একটা ইবাদত পূর্ণাঙ্গতা রূপ লাভ করে। এক নম্বরে মহব্বত, ভালোবাসা, দুই নম্বরে ভয়, তিন নম্বরে আশা। কোন ব্যক্তির ইবাদতের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা না থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পরিপূর্ণ আশা না থাকে, এই লোকের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই তিনটে রুকন থাকতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর জমিনে সাত ধরনের মানুষ আছে, আল্লাহর ইবাদত করে, এবাদত কারীদের মধ্যে চার ধরনের মানুষ আছে, কয় ধরনের? চার ধরনের। এই চার রকমের মানুষ এবাদত করে। এবাদত কারী যারা এবাদত করে না তারা না, যারা এবাদত করেন এদের মধ্যে চার ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ও করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু আশাও করে না, ভয়েরও দ্বার ধরে না, আশারও দ্বার ধরে না, শুধুমাত্র মাওলার মহব্বত চায়, শুধু মাওলারে ভালোবাসতে চায়, মাওলার আশেক হইতে চায়, আশেক মাশুকের খেলা খেলে। কি করে? আশেক মাশুকের খেলা খেলে। দেখবেন যে আশেকের বয়ান, আশেক মাশুকের খেলা চলতেছে। আশেক মানে মহব্বত না, আশেক মানে পাগলামি করা, এসকে মানে প্রেম করা, মহব্বত মানে ভালোবাসা। ভালোবাসা এবং প্রেম দুটা এক জিনিস না, মহব্বত এবং এশক এই দুটা এক জিনিস না, দুটার মধ্যে পার্থক্য আছে। আমরা আমাদের আম্মাকে আমাদের বোনকে মহব্বত করি প্রেম করি না, করেন না। আমরা আমাদের মা আমাদের বোন তাদেরকে কি করি? ভালোবাসি মহব্বত করি কিন্তু প্রেম করি না। তাদের সামনে যদি প্রেম শব্দ প্রয়োগ করেন এটা জঘন্যতম ব্যাধি। আপনি যদি বাড়িতে দেখেন আম্মা আপনারে এত ভালোবাসে আপনার সাথে আমি প্রেম করি, মাকে বলে আহারে আমার ছেলেটার তাড়াতাড়ি ভাবনা নিয়ে যাও, আমার ছেলে বরবা, মানসিক হাসপাতালে নিয়ে যাও, যে আমার ছেলে আমার সাথে প্রেম করা শুরু করছে। বাড়িতে গিয়ে যদি নিজের বোনকে বলেন আমি তোমার সাথে প্রেম করি, আপনার মাথা ঠিক আছে না? তাহলে মায়ের সাথে প্রেম করা যায় না, বোনের সাথে প্রেম করা যায় না। মাকে বোনকে ভালোবাসতে হয়। যেই মানুষ সাধারণ এক মখলুক আর এক মখলুকের সাথে ইচ্ছা করলে প্রেম করা যায় না, মহব্বত করতে হয়, ওই আল্লাহর বান্দা কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। বলে যে আমি আমার আল্লাহর সাথে প্রেম করি, আমার রাসূলের সাথে প্রেম করি, আল্লাহর সাথে প্রেম করে, প্রেম খেলা খেলে, প্রেমের সাগরে ডুবে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে প্রেম করে, আশেক রাসূল, রাসূলের আশেক হয় কেমনে? আশেক মানে প্রেম করে রাসূলের সাথে, রাসূলের সাথে আবার প্রেম করে কেমনে? রাসূলের সাথে প্রেম করা তো বেয়াদবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআন এবং হাদিসের কোন জায়গায় রাসূলের সাথে এশকে করতে বলা হয়নি, আল্লাহর সাথে এশকে করতে বলা হয়নি, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মহব্বত করতে বলা হয়েছে, ভালোবাসতে বলা হয়েছে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে মাওলার সাথে কি করতে হবে? কথা বলে না, মাওলার সাথে কি করতে হবে? মহব্বত করতে হবে, প্রেম করা যাবে না। মাওলার সাথে যদি মহব্বত করি মাওলার জিকির হবে, আমার রাসূল যেমনে জিকির শিখাইছেন তেমনে হবে। আমার রাসূল জিকির শিখাইছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহর মিনাল কাওল। আমার রাসূল আল্লাহর জিকির শিখাইছেন নীরবে নিস্তব্ধে চুপে চুপে অনুচ্চস্বরে বসে বসে আল্লাহর ভয়ে কাঁদার আল্লাহর জিকির করা। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। সপ্তম প্রকারের মানুষগুলা হল ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই মানুষগুলো যেই মানুষগুলো একাকী নির্জনে বসে বসে জিকির করে। যাকারাল্লাহ খালিয়ান, খালিয়ান মানে কি? খালি, খালি মানে কি? খালি এটা বা আরবি শব্দ, খালিয়ান আর কেউ নাই। জামাতের সাথে বিশাল জামাত নিয়ে ইমামতি করে, একজনে কয় সবার চক্ষু বন্ধ করেন, কলমের দিকে খেয়াল করেন, তারপরে জিকিরের নিয়ত করেন, বাতিগুলো সব বন্ধ করে দেন, নারী পুরুষের পর্দা মাঝখান দিয়ে তুলে দেন, তোলার পরে আবার আপনার দশ লতিফার দিকে খেয়াল করেন, লা বলে এইদিকে টান মারেন, ইলাহ বলে এই লতিফার দিকে আনেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দেন। এই জিকির যখন 100 জন 200 জন 500 জন মিলে করবেন, এটা খালিয়ান হয় নাই, এটা জামিয়ান হয়েছে। এটা হয়েছে কি জামিয়ান? এটা জামাতবদ্ধ জিকির হয়েছে, এটা খালিয়ান জিকির হয় না। আল্লাহ পাকের ছায়ার নিচে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে, আল্লাহ পাক যে ছায়ার ব্যবস্থা করবেন সেখানে যারা জায়গা পাবে, এরা হলো যাকার আল্লাহ খালিয়ান। এরা ঘরের কোণা রাত্রের গভীরে কেউ দেখে না, চুপে চুপে বসে বসে আল্লাহর জিকির করে। আর ফাফাদাত আইনাহু, জিকির করে আর চোখের থেকে তার পানি ঝরতে থাকে। এরা ওয়াজের ময়দানে আসি লাফ মেরে বাসে উঠে যায় না, এরা ওয়াজের ময়দানে নাচানাচি করে না, লাফালাফি করে না, এরা জিকির করে যাকার আল্লাহ খালিয়ান। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, কিছু মানুষ আছে জমিনে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয়ও করে না, আল্লাহর কাছে আশাও করে না, কয় আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, মাওলা আমি খালি তোমারে চাই, তোমারে চাই, মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায়। বাইজিদ মুস্তামের নাম শুনছেন না? নাম শুনছেন? আমাদের দেশের জন্য বিরাট আল্লাহর ওলি, কয় সুলতানুল আরেফিন। কি হয়েছে? সুলতানুল আরেফিন মার খেদমতে রাত্রে সারা রাত ভাড়া গেছে, মা দোয়া করে দিচ্ছে যে আল্লাহ আমার ছেলেটারে সুলতানুল আরেফিন বানাই দাও, আল্লাহ সুলতানুল আরেফিন বানাই দিছে। সুলতানুল আরেফিনের কিচ্ছা শুনবেন, বিশাল বই আছে সুলতানুল আরেফিনের। এই যাই বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি কইতেছে, শোনো, দীর্ঘ 30 বছর ধরে আমি আমার মাওলারে খুঁজি, আমার মাওলারে খুঁজি, চারিদিকে খুশুদ মাওলারে খুঁজি, নদীর মধ্যে যাই মাওলারে খুঁজছি, সাগরের মধ্যে মাওলারে খুঁজছি, গাছের মধ্যে মাওলারে খুঁজছি, আসমানে মাওলারে খুঁজছি, জমিনে মাওলারে খুঁজছি, খুঁজতে খুঁজতে কোন জায়গায় মাওলারে পাই নাই, শেষে দেখি মাওলা তো আমি নিজে, শেষে দেখি মাওলা তো আমি নিজে। এই হলো সুলতানুল আরেফিনের আকীদা, সুলতানুল আরেফিনের বিশ্বাস। নাউজুবিল্লাহ, ওই সুলতানুল আরেফিন বাংলাদেশের নাম শুনলে মানুষ চুমা দেয়, কত বিশাল সুলতানুল আরেফিন। ও শেষে দেখি মাওলা তো আমি নিজেই, নাউজুবিল্লাহ। ঠিক ওই মনসুর হাল্লাজের মতো সেম আকীদা বাইজিদ বোস্তামি। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এইরকম শুধু মাওলার আসতে ভয় এবং আশা ছাড়া যদি কেউ ইবাদত করে, আল্লাহ ইবাদত কবুল করে না। এই জন্য সাহাবায়ে কেরাম শুধু এইরকম মাওলার আসতে ইবাদত করে নাই, এই জন্য সাহাবায়ে কেরাম এরকম পাগলামিও করেন নাই। রাবেয়া বসরির নাম শুনছেন নাই? এই পাগলি বাংলাদেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি। রাবেয়া বসরির নাম শুনলে মানুষ মনে করে যে বিরাট। এই পাগলি কি করছে? একদিন এক হাতে আগুন লইছে, আরেক হাতে পানি লইছে, পানি লই রাস্তা দিখালি তোড়ায়, রাস্তা দিখালি দৌড়ায়। সবাই কয় এই পাগলি কি হয়েছে রে তোর, আজকে খালি এরকম রাস্তা দৌড়াদৌড়ি করস কেন? কয় শোন, আমার এই হাতে আগুন লইছি, এই আগুন দি জান্নাতের বেহেশত করে আমি জ্বালাই ফেলবো, এ জান্নাত জ্বালাই ফেলবো। এই হাতে আমি পানি লেছি, জাহান্নামের আগুন সব নিভাই ফেলম। কিরে পাগল, অসুবিধা কি তোর? জান্নাত জাহান্নামে ক্ষতি করলো কি? তুই জান্নাত আগুন দি জ্বালাই ফেলবি, জাহান্নাম নিভাই ফেলবি, ঘটনা কি? শোন, দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মাওলার মহব্বতে কেউ আল্লাহর ইবাদত করে না, এই দুটা যদি ধ্বংস করে দি, দুনিয়ার মানুষ আর জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করবে না, খালি মাওলারে পাওয়ার আশায় ইবাদত করবে। এই রাবেয়া বসরী হইল ওই সুফি মতবাদের বড় একজন শীর্ষ নেতা। শিষ্য নেত্রী এই রাবেয়া মসজিদ আকীদা যে জান্নাত জাহান্নাম জ্বালায় ফেলতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই জাতীয় আকীদা যারা পোষণ করে তারা ভ্রান্ত, তারা দলালা। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ভয় করে, আল্লাহরে মহব্বত করে না, আল্লাহর কাছ থেকে কোনো কিছু আশাও করে না, খালি আল্লাহরে ভয় করে। এরা কারা বলেন তো দেখি, দেখি আজকের স্টুডেন্ট মেধাবী কিনা, নাকি আজকের স্টুডেন্ট মেধা কম, এরা কারা বলেন দেখি। এরা হলো খারেজি, খারেজি আছে না, এই খারেজি মতবাদ, খারেজি সম্প্রদায়ের যে মানুষগুলো ছিল এদের ভিতরে এত বেশি আল্লাহর ভয় ছিল, এদের ভয় দেখলে মনে হতো এদের কাছে আমাদের তাকওয়াই নাই, ইমানে নাই, আমলে নাই, এরা এত বেশি আল্লাহকে ভয় করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে তাবেয়িনে কেরামকে পাঠাইলেন এই খারেজিদের বিরুদ্ধে জিহাদ করো। সাহাবায়ে কেরাম তাবেয়িনে কেরাম যাই দেখে ওরে আল্লাহ, বিরাট বিরাট বুজুর্গ আল্লাহওয়ালা, এদের বিরুদ্ধে কেমনে জিহাদ করি, এরা এত বেশি আল্লাহরে ভয় করে। এরা কয় আল্লাহ কইছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাত্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনি যদি চুরি করে হাত কেটে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি হাত কাটছেন এই পর্যন্ত, এরা কয় না না হাত বলতে এই পর্যন্ত, আল্লাহ কইছে হাত কাটো, এখান থেকে কাটতে হইব না, এখান থেকে কাটি দিতে হইব, তুমি হাত কি খালি এখানে, তাহলে আল্লাহ রাসূল বুঝে নাই হাতটা, নাউজুবিল্লাহ। এত বেশি ভয় করা শুরু করছে, রাসূলের থেকে বেশি আল্লাহরে ভয় করা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটছেন এই পর্যন্ত, এটা হবে না, এইখান দিকে কাটতে হবে। খারেজিরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দেয়, রাস্তার মধ্যে একটা ফল খাই ফেলছে মালিকের অনুমতি ছাড়া, অনেক দূর চলে গেছে, যাওয়ার পরে জানতে পারলো যে একটা ফল খাই ফেলছে একজনে মালিকের অনুমতি নিয়ে নেয়, তো খবরদার আবার আবার ফিরে যাও ওই জায়গায়, মালিকের থেকে ক্ষমা লই তারপরে আসো। আবার তারা দীর্ঘ পথ অতিক্রম করে, সেই মরুভূমির রাস্তা অতিক্রম করে আবার গেছে, যায় মালিকের থেকে ক্ষমা নিয়ে তারপরে আসতে যুদ্ধ করার জন্য। কত বড় আল্লাহরে ভয় করে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলতেছেন খারেজিরা কাফের কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুনো, যে মানুষ আল্লাহরে ভয় করে ইমান বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আইছে, এই মানুষের কেমনে তুমি কাফের কইবা? খবরদার কাফের কইবা, দেখো কাফের না হলে যুদ্ধ করবো কেমনে, মুসলমানের বিরুদ্ধে কি যুদ্ধ করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা কয় এরা শুধু কাফের না, কাফের বাপ, তবে এদেরকে কাফের বলা যাবে না। এই জাতীয় আল্লাহর ভয়, এটা ইসলামের নীতিমালা না, আল্লাহর ভয়ের একটা লিমিটেশন থাকবে, সীমাবদ্ধতা আছে, আল্লাহর মহব্বত থাকতে হবে, আশাও থাকতে হবে। এ কারণে দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক প্রথমে জাহান্নামের আযাবের কথা বলছেন, যখন বান্দা জাহান্নামের কথা শুনে ভয় পেয়ে গেছে, বান্দা ভয়ে একেবারে থরথর করে কাঁপতেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের সুসংবাদ শুনাই দিছে। না হয় মানুষ যদি সারা জীবন খালি ভয় করতে থাকে ভয় করতে থাকে, এই মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানুষকে রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছে, কতক্ষণ ভয় করতে হবে, কতক্ষণ আশাও করতে হবে। এই জন্য আল্লাহ পাক দেখেন, আমি একটা সুরার কথা বলি, সুরা আল বাইয়ানা দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা, জাহান্নামের কথা বলছেন আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদ, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা যখন সূরা আল বাকারার শুরুতে, সূরা আল বাকারার আপনার 23 এবং 24 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফা ইল্লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের কথা বলছেন, বলার পরে বান্দা তো আবার ভয় পেয়েছে, বাহার জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা ভয়াবহতা বর্ণনা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। কবিদের ব্যাপারে আল্লাহ পাক সূরা শুআরায় কবিদেরকে প্রথমে তাদের যত খারাপ গুণ আছে সব বলে দিয়েছেন। وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَابُونَ أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ। সব বদনামি করে দিছে, বাস কবিরা তো এবার ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে আশার বাণী শুনাইতেছেন, إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا। ওই কবিরা বাদে যারা ইমান এনেছে, আমল সালে করেছে, বেশি বেশি করে কবিতার মাধ্যমে আল্লাহর জিকির করে, এইভাবে পুরো কোরআন জুড়ে দেখবেন আল্লাহ খালি ভয় লাগে নাই, সাথে সাথে আশাও দিছে। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। رب العالمين বলেন আমার বান্দাদেরকে জানাই দেন, ঘোষণা দিয়ে দেন, الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ যারা নিজেদের নফসের উপরে জুলুম করতে করতে বান্দা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, জামিআ শব্দ ব্যবহার করে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কুফরের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, এই গুণাও যদি আপনি মৃত্যুর আগে তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন, এগুলা মাফ করবে না মৃত্যুর পরে। যেখানে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, এটা হলো মারা যাওয়ার পরে, শিরক লয়ে মরে গেছেন আল্লাহ মাফ করবেন, কিন্তু জীবিত অবস্থায় আপনি শিরক থেকে তওবা করছেন আল্লাহ পাক শিরকও মাফ করে দিবেন, আল্লাহ পাক কুফরও মাফ করে দিবেন, নেফাকও মাফ করে দিবেন, আল্লাহ পাক বিদাতও মাফ করে দিবেন যদি জীবিত অবস্থায় তওবা করেন। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আমি বলতেছিলাম শুধু আল্লাহর ভয়ে ইবাদত করলে ওইটা ইবাদত হয় না, আবার শুধুমাত্র আশা করে বসে আছেন, খালি আশা নিয়ে ইবাদত করেন, কোন ইমান বিশুদ্ধকরণের কাজ নাই, আমল বিশুদ্ধকরণের কাজ নাই, খালি আশা আর আশা, আশা আর আশা, নামাজ পড়তে আসছেন কোথায় হাত বাঁধবেন এটা জানেন না, হাত একটারে এমনি করে ছাড়ে দিছেন, দুই দিকে দুইটা ছাড়ে দিছেন, কত ডিজাইনের কত স্টাইলে দেখবেন, নামাজের মধ্যে আরেক দিকে তাকায় দিছে, রুকুর মাঝখানে সেজদার মাঝখানে সুন্দর করে বসে না, মানে এমন দ্রুত গতিতে সালাত আদায় করতেছে, কোন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিচ্ছু ঠিক নেই। আর কয় কি, আমি যে নামাজ পড়তেছি এটাই তো বিশাল জিনিস, আল্লাহ কবুল না করি যাইব কই, মানে তার বাপ সবটাই এরকম যে আমি যে নামাজ পড়তে আসছি এটাই তো বিশাল জিনিস, মানে সুতরাং যেমনে পড়ি আল্লাহ কবুল করে ফেলব, এ আশা করে বসে আছে, কবুলের আশা, খালি আশা, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই, আল্লাহর মহব্বত ঢুকে নাই, যদি আল্লাহর মহব্বত ঢুকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামুল লাইলে রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে যখন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কোরআনে কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করতেন, আর আল্লাহর কাছে ওই আয়াতের হুকুমের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর মহব্বতে দীর্ঘ সময় ধরে নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন, এই দাঁড়ানোটা হইতো আল্লাহর মহব্বতে। আর আমাদের নামাজ কত তাড়াতাড়ি কত দ্রুত শেষ করা যায়, কারণ আল্লাহর সাথে মহব্বত নেই। তাহলে শুধু আশা পোষণ করে এবাদত করা এটাও হেদায়েতের লক্ষণ না, এটাও গুমরাহির লক্ষণ। আবার সমাজে এমন অনেক ভাই বোন আছে নামাজও পড়ে না, জান্নাতে যাওয়ার আশায় বসে আছে, এরকম আছে না? জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার আশায় বসে আছে, কিন্তু নামাজ নাই, দিন নাই, ইমান নাই, আমল নাই, কিছুই নাই, জান্নাতে যাওয়ার আশায় বসে আছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এটাও দলালা, এটাও গুমরাহি। তাহলে এবাদত যদি করতে হয় প্রত্যেক এবাদতে কয়টা জিনিস থাকতে হবে? এক নম্বরে মহব্বত, দুই নম্বরে ভয়, তিন নম্বরে আশা। এই তিনটার সমন্বয়ে ইমান এবং আমলে সালে যদি হয় ওই ইমান আর ওই আমলে সালে দিয়ে জান্নাত পাওয়া যায়। এই ইমানের ভিতরে আমলে সালের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকতে হবে, সেই জিনিসটার নাম হলো এখলাস। সেই জিনিসটার নাম কি? এখলাস। মনে রাখবেন যে ইমানের ভিতরেও এই এখলাস থাকতে হবে, সমস্ত আমলের ভিতরেও এখলাস থাকতে হবে। এখলাস যদি কোনো এবাদতে, কোনো ইমানে, কোনো আমলে না থাকে, ওই এবাদত, ওই ইমান, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখলাস মানে কি? এখলাস মানে হলো একান্ত খালেস, খলুসিয়ত। আমরা অনেক খালেস বলতে বুঝি যে এই জিনিসটা তার জন্য খালেস, তারপরে আমরা বলি যে এই লোকটার মধ্যে খলুসিয়ত আছে। এই খালেস, খলুসিয়ত, মুখলেস, মখলাস, এগুলো সবগুলোর অর্থ একই, অর্থাৎ একান্ত ভাবে, একনিষ্ঠ ভাবে। কোরআনে কারিমে ইখলাসকে হুনাফা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, হানিফা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। এই হানিফা মানিও ইখলাস, হুনাফা মানিও ইখলাস, একান্ত ভাবে, একনিষ্ঠ ভাবে ইমান আনা এবং আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কয়জন? অনেকে জানে না। পাহাড়ে আমার নবী যদি 11টা করে তা আমি কম করবো কেন? কি কয় মিয়া, তোমরা খালি হাদিস মানো, হাদিস মানো, তা হাদিসে তো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, তোমরা করো না কেন? তোমরা কি হাদিস মানো মিয়া? হাদিসে কত কিছু আছে সব মানো? হাদিসে তো 11টা বিয়ে করা আছে, নবী সাল্লাম 11টা বিয়ে করছেন, আছে না? তো এটা কি মানেন আপনারা? কি বলেন? মানি না, মানি তো অবশ্যই না, আমার নিতেই মানে নাই। যদি কোনো না না খবরদার, আমার নবী একটার বেশি বিয়ে করে নাই, হাদিসের মধ্যে 11টা বিয়ের কথা আসছে, আমি এটা মানি না, মানি না, মানি না, আপনার ইমানও নাই, ইমানও নাই, ইমানও নাই। যদি কোনো না হাদিস মানা যাবে না, হাদিসে আসছে, আগে তো আপনি মানতে হবে আমল না পরে। প্রথম তো আপনাকে হাদিস যদি সহি হয় মানি তো নিতে হবে, আমল করবেন না করবেন এটা তো পরে, আগে তো আপনি হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 জন বিয়ে করছেন, এটা তো আপনাকে মানতে হবে। এটা মানবো না কেন? মানার অর্থ এই নয় সব আমল করা। সব হালাল জিনিস খাইতে হবে আপনি বাধ্য না, তাই বলে আমি খাই না এই জন্য এটা হারাম, এ কথা বলা যাবে না। কত হালাল আছে, আছে না? গরুর বুড়ি আছে না? বুড়ি বুড়ি ছিলেন না আপনারা? কি কন, এক এক এলাকায় এক একটা কন, কেউ কেউ এই বুড়ি দেখলে বমি করতে করতে শেষ, আবার কেউ কেউ সবচেয়ে প্রিয় খাবার এই বুড়ি, ঠিক না? অনেক মানুষ হচ্ছে জিজ্ঞেস করলে ভাই আপনার সবচেয়ে প্রিয় খাবার কি, কয় এটা, আরেকজন এখন আউজুবিল্লাহ গরুর গোবর, গরুর ময়লা সব লাগিয়ে থাকে, এটা কেমন মানুষে খায়, কি বলেন? আচ্ছা এখন আমি ধরো খাই না, পছন্দ করি না, এখন এটা কি হালাল না হারাম? এটা বলে এটা সহি হাদিসের দৃষ্টিতে হালাল, কিন্তু হানাফি মাজহাবের দৃষ্টিতে হালাল না। অথচ বাংলাদেশে হানাফি মাজহাবের লোকেরা সবচেয়ে বেশি খায়, কিন্তু এটা হানাফি মাজহাবে হালাল না। কিন্তু অন্য শাফি, মালিকি, হাম্বলি এই সকল মাজহাবে এটা হালাল, ওই সকল ইমামদের ফতোয়া হইলো এটা হালাল, কিন্তু হানাফি মাজহাবে এটা হালাল না। আচ্ছা এখন কথা হইল, তাহলে সব হালাল জিনিস আপনি খাইতে হবে এটা জরুরি বিষয় না, কিন্তু আপনি না খাইলে তো সেটা হারাম হয়ে যাবে, এটা বলা যাবে না। এই জন্য কোরআন এবং হাদিসে যা কিছু এসেছে, প্রথম আপনার কাজ হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যা কিছু আসছে কোরআনে হাদিসে, প্রথম কাজ হল সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানে নিলাম। আপনাকে মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে করছে, আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে আপনি মুনকারিনে হাদিস, হাদিস অস্বীকারকারী। আপনি হাদিসকে অস্বীকার করলেন, ওহীকে অস্বীকার করলেন, এই জন্য মানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, মিয়া হাদিসে তো আছে, তোমরা দাঁড়া দাঁড়ায় করো না কেন মিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় করেছেন, এটা আমরা মানি, আপনিও মানতে বাধ্য। আপনি যদি কোন না না না খবরদার, আমার নবী করে নাই, আমি এই হাদিস মানি না, আপনি মুনকারিনে হাদিস, ওহি অস্বীকার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে খালি সুস্থ মানুষের জন্য আসেন নাই, অসুস্থ মানুষের জন্য আল্লাহ রাসূল। কোন লোক বসতে পারে না প্রস্রাব করার সময়, হে প্রস্রাব করা লাগবে না, হে কি প্রস্রাব করার জন্য গাছে উঠবে, হে তো প্রস্রাব করবো কেমনি? তাহলে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি, যে মানুষটা অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে বসতে পারেন না, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তাদেরকেও দেখাই দিলেন, আমার উম্মত শোনো, যদি বসে বসে প্রস্রাব করতে না পারো, এরকম ওজরের অবস্থায় এরকম দাঁড়ায় দাঁড়াইও করতে পারো। আল্লাহ রাসূল সুস্থ মানুষেরও রাসূল, অসুস্থ মানুষেরও রাসূল। এমন জায়গায় গেছেন, এমন পরিবেশ, বসার কোনো জায়গা নাই, বসার কোনো পরিবেশ নাই, বসলে আপনার কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে। আমি এহরামের কাপড় পরি হজ করার জন্য রওনা দিছেন, বিমানের টয়লেটে ঢুকছেন, প্রথমে কয়েকজন যাই টয়লেট এমন বরবাদ করছে, আপনি বসলে আপনার এহরামের কাপড়ও যাইব সব যাইব। যারা হজে গেছেন তারা দেখছেন, বিমানের ভিতরে টয়লেট গুলাকে দেখা যেত একবারে নষ্ট করে ফেলা হয়। এখন এই অবস্থায় আপনি ওখানে বসতে গেলে এহরামের কাপড়ে ময়লা লাগতে পারে, তাহলে আপনি তখন কি করবেন? প্রস্রাব, বিমানে প্রস্রাব ধরছে, এখন প্রস্রাব করবেন না? এইরকম পরিস্থিতিতে যখন আপনি পড়বেন তখন কেমনে প্রস্রাব করবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমরা মানি। আমি যে কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো যে প্রথম হলো মেনে নিতে হবে, তারপরে হলো কোনটা আমল করতে হবে কোনটা না করতে হবে এটার ডিসিশন পরে। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিয়ের ব্যাপারে বলে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিলেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন ওয়া আমার রাসূল। এই একাধিক এতগুলা বিয়ে যে করছেন, এটা কিন্তু আপনার সিদ্ধান্তে একটা বিয়েও হয় নাই, এই বিয়েগুলো স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করাইছি। প্রত্যেকটা বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজের ইচ্ছা করেন না। আল্লাহ পাক আরশে আযীম থেকে ডিসিশন দিয়েছেন কোথায় কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে হবে। কারণ কি? কারণ হইল এই কাউমের মধ্যে যদি একটা মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন, ওই কাউমের লোকদের জামাই হয়ে যাবে। যখন ওই কাউমের লোকদের জামাই হবে, আরবের রীতি, আরবের সিস্টেম, এই কাউমের আত্মীয়তার সম্পর্ক, রক্ত সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক যাদের সাথে আছে, এদের সাথে যুদ্ধ বিগ্রহ মারামারি করা যাবে না। বাস ওই কাউমটা নবী সাল্লামের জন্য, ইসলামের জন্য নিরাপদ হয়ে গেল। এই জন্য আরবের সবচেয়ে বড় বড় শক্তিশালী কাউম যেগুলো, সেই সকল কাউম থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেন। সুতরাং এই বিয়ে আম জনগণের জন্য সুন্নত পদ্ধতির বিয়ে না, সুন্নতি বিয়ে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন ওয়া আমার রাসূল। এই বিবাহগুলো আপনার জন্য খালেস, অন্য মুমিনের জন্য নয়। যদি অন্য মুমিনের জন্য নয়, আপনার জন্য খালেদ এই কথা আল্লাহ পাক বলে না দিতেন তাহলে সব উম্মত করতে পারত না। এটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিছে যে খবরদার খালেসাত আল্লাহকে, এটা আমার নবীর জন্য খাস, তোমাদের জন্য না, তোমাদের জন্য হইল ওইটা তোমাদের সীমা হলো সর্বোচ্চ চার। তাহলে আল্লাহ পাক এখানে খালেস শব্দটা ব্যবহার করছেন, খালেস এ খালেস থেকে এখলাস। কোরআন কারিমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আল এখলাস। কোন সূরাটা? জি কুল হুয়াল্লাহু আহাদ। কোরআন কারিমে যতগুলো সূরা দেখবেন সুরার নামের সাথে সুরার ভিতরের মিল থাকে, মানে যে সুরার যেই নাম সুরার ভিতরে ওই শব্দটা আছে, এরকম সুরাই কোরআনে বেশি। সুরা আল বাকারা এই সুরার ভিতরে বাকারা আছে, সুরা আল ইমরান এই সুরার ভিতরে আল ইমরান আছে, সুরা আন-নিসা এই সুরার ভিতরে আন-নিসা শব্দটা আছে, কিন্তু নাম হয়েছে সুরা আল ইখলাস, ভিতরে ইখলাস না, এই সুরার ভিতরে আছে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাইছেন কোন কান্তি ইখলাস? ইখলাস শব্দ তাই নেই, কিন্তু সূরাটার নাম হলো সূরা আল ইখলাস। তাহলে ইখলাস কি জিনিস বুঝতে হলে এই সূরাটা বুঝতে হবে। এই সূরা আল ইখলাস যে আল্লাহর বান্দা বুঝে গেছে, সে আল্লাহর বান্দা ইখলাস বুঝে গেছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরাটা হলো সুলুসুল কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ। আর বাঙালি বুঝছে কি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুলুসুল কোরআন, এটা কোরআনের তিন ভাগের এক ভাগ। বাঙালি বুঝছে এটা তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বাঙালি বুঝলো কি, কারণ বাঙালি এরকম বোঝার কারণ আছে, কারণ বাঙালির মাতৃভাষা আরবি না, বাঙালির মাতৃভাষা আরবি না, বাঙালির মাতৃভাষা কি ইংরেজি, বাঙালির মাতৃভাষা। সৌদি আরবের কোন মানুষ, মক্কা মদিনার কোন মানুষ যদি বাংলা ভাষা শিখতে চায় আমাদের কাছে না এসে যদি বাংলা ভাষা শিখে সারা জীবন বাংলা শিখতে পারবো, বাংলায় কোনোদিন কামেল হইতে পারবে না, বাংলা শিখতে হইলে আমাদের কাছে আসতে হবে, কি বলেন? ঠিক বাংলাদেশের মানুষ সারা জীবন যদি আরবি শিখে, সারা জীবন যদি কোরআন শিখে, সারা জীবন যদি হাদিস শিখে, সারা জীবন যদি বালাগাত শিখে, সারা জীবন যদি নাহজ আরব শিখে, কোরআন হাদিসের মূল অর্থ বুঝতে হলে মক্কা মদিনার আলেমের কাছে বুঝতে হবে। মক্কা মদিনার আলেমের কাছে কোরআন হাদিস না বুঝলে, আরবি না বুঝলে, তখন তত্ত্বাবধায়ক হয়ে যাবে তদাবধায়ক। চায়না খবর শুনছেন কোনদিন? চায়না খবর শুনছেন? মাঝে মধ্যে শুনে দেখিয়েন, খুব মজার খবর, আমি মাঝে মাঝে শুনি। চায়না রেডিও আছে একটা, বাংলা খবর কয়, বাংলা আধা ঘন্টা এক ঘন্টা ধরে বাংলা খবর কয়। এরা যে বাংলাটা বলে এরা বাঙালি দিয়ে বাংলা খবর পড়ায় না, এরা চায়না মানুষকে বাংলা শিখাই তো বাংলা খবর কয়। এদের এক একটা ওয়াজ শুনলে আপনি হাসতে হাসতে একবারে শেষ। আমাদের দেশে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলে, এরা খবরের মধ্যে তত্ত্বাবধায়ক উচ্চারণ করতে পারে না, এরা বলে কি তদাবধায়ক সরকার। এরকম অনেকগুলো বিকৃত শব্দ ওই চায়না রেডিওতে গেলে দেখবেন। তাহলে এরকম বলার কারণ কি? এরা বাংলাভাষীরা। সুতরাং চায়না যত আরবি বাংলা শিখুক আমাদের মতো বাংলা বুঝবে না। আমাদের বাংলা অনেক প্রবাদ বাক্য আছে, অনেক বাগধারা আছে, এগুলো তারা বুঝবে না। আমাদের বাংলার মধ্যে আছে আমরা কাঠের দেখি, আছেন? এটার অর্থ কি? মাশাআল্লাহ, এই এলাকাতে সবাই বাংলা ব্যাকরণে খুব পারদর্শী। তাহলে আমরা কাঠের দেখি মানে, এখন যদি কোন সৌদি আরবের লোক শুনে যে আমরা কাঠের দেখি, তো আল্লাহর এই বান্দা মনে করবো ও বাংলাদেশে মনে হয় আমরা গাছ দিয়ে দিয়ে দেখি বানা, আমরা গাছ দিয়ে, বাংলাদেশে কোন জায়গায় দেখছেন আমরা গাছ দিয়ে দেখি বানাইতে? বানানো কেন, আমরা গাছটা দুর্বল নরম, এটা দিয়ে ঢেকি বানাইলে একটা দিলে শেষ, এই জন্য এটা দিয়ে কেউ ঢেকি বানায় না, এই জন্য এটা বাংলার বাগদারা হয়ে গেছে। এখন যদি সে অবাঙালি হয়, বাংলা না বুঝে, সে মনে করবো যে এটা দিয়ে কি বুঝাইছে, ঢেকে বানায় আমরা গাছ দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন সুনুসুল কোরআন সুরা আল ইখলাস, এই সুনুসুল কোরআন মানে কি এটা বুঝতে হবে ওলামায়ে মাদিনার থেকে, ওলামায়ে মক্কা থেকে। কিন্তু আমরা মনে করতেছি কোরআনের এক তৃতীয়াংশ, ও মনে হয় তিনবার সুরা আল ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন সওয়াব হয়ে গেছে। এই জন্য কি করে আমাদের দেশে তারাবি পড়তেছে, পুরা কোরআন তেলাওয়াত করে করে গেছে, লাস্টের দিন যেদিন তেলাওয়াত খতম হইব, যেদিন শেষ হইব, সেদিন সূরা আল ইখলাসের তিনবার তেলাওয়াত করে তারাবির মধ্যে, দেখছেন না করে না, তিনবার করে। আবার কবরস্থানে গেলে ইমাম সাহেব নেতৃত্ব দিয়ে বলে সবাই রে, একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন, বলে না সব জায়গায় কিন্তু তিনবার সূরা ইখলাস, এই তিনবার সূরা ইখলাস হলে ওই যে সুলুসুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুলুসুল কোরআন বলছেন, পুরা কোরআনের তিন ভাগের এক ভাগ, অর্থাৎ এটা তাওহীদের গোড়া, তাওহীদের মূল। এই জন্য তাওহীদ যে বুঝছে সে পুরা কোরআনের তিন ভাগের এক ভাগ বুঝে গেছে। সূরা আল কাফেরুন কে বলছে রুবউল কোরআন, চার ভাগের এক ভাগ। যে ব্যক্তি সূরা আল কাফেরুন বুঝছে সেই একসাথে তাওহীদ বুঝছে, এবাদত বুঝছে, ওয়ালা বারা বুঝছে, তাওহীদ বুঝছে, ইমানের এমন কতগুলো জিনিস বুঝে গেছে, চার ভাগের এক ভাগ বুঝে গেছে। এই জন্য এটাকে রুবুল কোরআন বলছে। এই জন্য আমার ভাইয়েরা, দিন বুঝতে হলে, কোরআন বুঝতে হলে, সুন্না বুঝতে হলে, আমার বুঝটাকে মক্কা মদিনার আলেমের বুঝের সাথে মিলাই নিতে হবে। কেউ যদি অহংকার করে, কিবির করে, মিয়া আমি তার থেকে কম বুঝি নাকি, মিয়া আমরা বাংলাদেশে এত বড় বড় হুজুর, বড় বড় মুক্তি, আমরা বুঝি না, খালি মক্কা মদিনার আলেম বুঝে, তাহলে আপনি বুঝবেন। কিন্তু সঠিক কোরআন এবং সুন্নার সালাফদের মানহাজে যে কোরআন এবং সুন্নার বুঝ, সেটা বুঝবেন না। এজন্য যুগে যুগে সমস্ত ওলামায়ে কেরাম যারা ছিলেন, আইম্মায়ে কেরাম, তারা নিজেরা বুঝার পরে ওই বুঝটাকে মক্কা মদিনার আলেমের সাথে বুঝাই নিছেন। আমি শুধু একটা উদাহরণ দিই, মাজমুউ ফতোয়ার মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ওই জায়গায় পড়ছি কথাটা, তিনি লিখেছেন যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের তিন ফকির, তিন মুস্তাহিদের একজন। হানাফি মাযহাবটা কয় মাযহাবের সমন্বয়ে হানাফি মাযহাব বলেন দেখি, ওরে এটাও জানো না, এই দেশে হানাফি মাযহাবের মধ্যে আমরা বসবাস করি, আর হানাফি মাযহাব কয় মাযহাব মিলে হানাফি মাযহাব এটাও জানো না, তিনটা মাযহাব মিলে হানাফি মাযহাব। একটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাব, একটা হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মাযহাব, আর একটা হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মাযহাব। এই তিনটা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব হচ্ছে, এটার নাম হানাফি মাযহাব। আজকে ওলামায়ে মদিনা আমাদেরকে যে শিক্ষা দেন এটাও সেম এই জিনিস, যে তিন মাযহাব মিলে যেমন এক মাযহাব হানাফি মাযহাব, ঠিক চার মাযহাব মিলে এক মাযহাব, এটাই হলো সহি আকিদার মাযহাব। হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব মিলে আপনি এক মাযহাব ফলো করবেন, অর্থাৎ চার মাযহাবের যেই মাসআলা যেই ফতোয়া কোরআন এবং সুন্নার বেশি নিকটবর্তী আপনি সেটা আমল করবেন, তাহলে আপনি চারটায় আমল করবেন। এটার সাথে হানাফি মাযহাবের কোনো দ্বিমত নাই, হানাফি মাযহাব তিন মাযহাবের মিলে এক মাযহাব, আমাদের এই মাযহাব চার মাযহাব মিলে এক মাযহাব। কিন্তু না বোঝার কারণে, অহংকারের কারণে, কিবিরের কারণে অনেকে এটা বিরোধিতা করে। আমি যে কথাটা বলতেছিলাম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পুরা আব্বাসি খেলাফতের প্রধান বিচারপতি হইলেন, কাজী হইলেন, কাজী হওয়ার পরে তিনি শুনতে পাইলেন, খবর পাইলেন ইরাকের যেই স সেই স আর মদিনার স দুটা এক জিনিস না, দুটা দুই রকম। ইরাকের যে সটা স বুঝছেন, ফিতরা দেওয়ার সময় সদাকাতুল ফিতরের জন্য আমরা যে স এর পরিমাপ করি, এই ফাটা ইরাকের তা একরকম, মদিনার তা আরেক রকম। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রের প্রধান কাজী হওয়ার পরে, প্রধান বিচারপতি হওয়ার পরে উনি মদিনা গেলেন। মদিনা সফরে গিয়ে আহলে মদিনা যারা, মদিনাবাসী যারা, মদিনার সমস্ত মানুষকে তিনি আহ্বান জানাইলেন, আপনাদের বাড়িতে পুরানা আমলের যত ছোঁয়া আছে সব এখানে নিয়ে আসেন, যত পুরানা আনতে পারেন, যত পুরানা মডেলের ছোঁয়া ওইগুলো সব মসজিদে নববীর সামনে হাজির করেন। হাজির করা হইল। হাজির করার পরে তিনি দেখলেন ওই ইরাকের যে ছোঁয়া, ওই ছোঁয়ার সাথে মদিনার তার মিল নেই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, শুনেন, আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে ইরাকের মধ্যে যে সকল সাহাবায়ে কেরাম, যে সকল তাবেয়িনে কেরাম মদিনা থেকে ইরাক গেছেন, তারা মনে হয় মদিনা থেকে ছোঁয়াটা নিয়ে গেছেন, কিন্তু এখন দেখতেছি না ইরাকের ছোঁয়া ভিন্ন রকম, মদিনার ছোঁয়া ভিন্ন রকম। সুতরাং ইরাকের ছোঁয়া বাদ, আজকে থেকে আব্বাসী খেলাফতের রাষ্ট্রে মদিনার ছোঁয়া অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ইরাকের ছোঁয়া আমি বাদ দিয়ে দিলাম, আজকে থেকে আর আব্বাসী খেলাফতে এটা চলবে না, আজকে থেকে মদিনার ছোঁয়া দিয়ে তোমাদেরকে সাদাকাতুল ফিতর দিতে হবে। কারণ আমার নবী ইরাকে ছিলেন না, আমার নবী মদিনায় ছিলেন। সুতরাং আমার নবী যেই ছোঁয়া দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করছেন, ওইটাই বংশানুক্রমে এই আহলুল মদিনার মধ্যে চলে আসবে। সুতরাং আজকে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও আমার মতের দিকেই ফিরে আসতেন। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আজকে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তিনিও আমি যে মত দিছি এই মতটাই দিতেন। কারণ যুগে যুগে ওলামায়ে কেরামের এই সিস্টেম, এই মানহাজ ছিল যে নিজে বুঝার পরে এই বুঝটা মদিনার আলেমদের সাথে বুঝে নিতে। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন এবং সুন্নার ফাহাম, কোরআন এবং সুন্নার বুঝ, এটা ওলামায়ে মদিনার বুঝের সাথে একটু মিলাইতে হবে। না মিলাইলে আমরা বাংলাভাষী, আমরা আরবিভাষী না, আরবি আমাদের জন্মগত ভাষা না, মাতৃভাষা না, আরবির মধ্যে এমন এমন নিয়ম কানুন আছে, পরিভাষা আছে, শব্দ একটা বোঝায় আর একটা। এজন্য আমাদেরকে অহংকার না করে কিবিন ছেড়ে দিয়ে আমাদেরকে ওলামায়ে মদিনার সাথে সম্পর্ক করতে হবে। যত সম্পর্ক বেশি করা যাবে তত আমরা শিরক মুক্ত হব, বিদআত মুক্ত হব, আমল বিশুদ্ধ হবে, ঈমান বিশুদ্ধ হবে। ওলামায়ে মদিনার সাথে আপনি যদি বহাস করার ইচ্ছা পোষণ করেন, যদি চান যে না তারা তাদের ঠিক নেই, তাহলে আপনি সেখানে গিয়ে বহাস করতে পারেন, পারেন না মসজিদে নববীতে গিয়ে আপনি বহাস করেন, কোনো অসুবিধা নাই। আর এই দেশে আমরা যারা এই আমলগুলো করি, অনেক ভাইরা মনে করেন যে মনে হয় এরা নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করে। বাংলাদেশে একজন মুসলিম ভাই বোন নিজেরা কোরআন হাদিস পড়ে আমল করে না, এরা ওলামায়ে মদিনাকে অনুসরণ করে, এরা ওলামায়ে মদিনার আমলগুলো করে। সুতরাং যদি এটা ভুল হয় তো ভুলটা করতেছে ওলামায়ে মদিনা, তাহলে আপনি তাদের সাথে বহাস করে ঠিক করে নেন। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, সূরা আল ইখলাস, এটার নাম সূরা আল ইখলাস, ভিতরে কিন্তু ইখলাস নাই, ইখলাস শব্দটা নাই, অর্থাৎ ইখলাস বলতে যা বোঝানো হয় এইটা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। ঈমানের মধ্যে ইখলাস থাকতে হবে, আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। কোরআন এবং হাদিসে ইখলাসের অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার পাঁচ নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের ইবাদত গুলো আল্লাহর জন্য করবে, মুখলিসিনা লাহুদ্দীন, খালিস ভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে। আল্লাহ পাক কোন এবাদত কবুল করেন না যদি এবাদতের ভিতরে ইখলাস না থাকে। এজন্য আমরা দেখি আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুলকের দুই নম্বর আয়াতে বেশি আমল করতে বলেন নাই, বলছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মাউত সৃষ্টি করেছেন এজন্যই সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে অধিক সুন্দর আমল করে, আহসান আমল করে। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার থেকে কে বেশি আমল করে আল্লাহ এটা দেখতে চান এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কে বেশি সুন্দর আমল করে। সুন্দর আমল কোনটা? প্রত্যেক আমলের মধ্যে যদি দুইটা জিনিস থাকে ওই আমলটাকে বলা হয় সুন্দর আমল, আহসান আমল। এক নম্বরটাই হলো এখলাস, আমলের ভিতরে এখলাস থাকতে হবে। যদি আমলের ভিতরে এখলাস থাকে, আমলের ভিতরে যদি সুন্নত থাকে, ওই আমলটাই হলো আহসান আমল, সুন্দর আমল। আমলের ভিতরে এখলাস থাকতে হবে। আজকে আমাদের ইমানের ভিতরে আকীদার ভিতরে এখলাস নাই, আমাদের ইবাদতের মধ্যে এখলাস নাই, আমাদের মুআমালাতের মধ্যে এখলাস নাই, আমাদের আখলাকের মধ্যে এখলাস নাই, আমাদের মসজিদ গুলোতে ইমামের মধ্যে এখলাস নাই, মুসল্লির মধ্যে এখলাস নাই, বক্তার মধ্যে ওয়াজের ময়দানে এখলাস নাই, শ্রোতার মধ্যেও ওয়াজের ময়দানে এখলাস নাই, আমাদের আকীদার ভিতরে অসংখ্য এখলাসের ঘাটতি, অসংখ্য এখলাসের অভাব, শিক্ষকের এখলাস নাই, ছাত্র ছাত্রীর এখলাস নাই, যেখানে যাবেন ব্যবসায়ীর মধ্যে এখলাস নাই, বিক্রেতার মধ্যেও এখলাস নাই, ক্রেতার মধ্যেও এখলাস নাই, সব জায়গায় এখলাসের ঘাটতি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বরকত তুলে নিছেন, কোন জায়গায় বরকত নাই, সব বরকত শূন্য, কারণ এখলাস নাই। যেই জিনিসের মধ্যে এখলাস যত বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তত বরকত বেশি দিবেন, এখলাস যত কমবে বরকত তত কমে যাবে। আজকে কোন জায়গায় খেয়াল করে দেখেন, গভীর ভাবে লক্ষ্য করে দেখেন, এখলাস শূন্য, এখলাস শূন্য, এখলাস নাই, একনিষ্ঠ ভাবে ইবাদতটা আল্লাহর জন্য এটা নাই, সব কিছুর সাথে দুনিয়া জড়িত হয়ে গেছে, দুনিয়া জড়িত হয়ে গেছে। প্রত্যেকের অন্তরেও এখলাস নাই, আমালেও এখলাস নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আকীদার ভিতরে প্রথমে আমাদের এখলাস ঢুকাইতে হবে, বিশ্বাসের মধ্যে এখলাস ঢুকাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা আমাল নিয়াতের উপরে নির্ভরশীল। আগে নিয়াতের মধ্যে যদি এখলাস থাকে আমলের মধ্যে এখলাস থাকবে, নিয়াত যদি পরিশুদ্ধ হয়, নিয়াত যদি বিশুদ্ধ হয় তাহলে আমার আমলটাও বিশুদ্ধ হবে, আমার আমলটাও সুন্দর হবে। কিন্তু আমাদের মূল সমস্যা নিয়াতের পরিশুদ্ধি নাই, নিয়াত বিশুদ্ধ নাই, নিয়াত থেকে এখলাস বিনষ্ট হয়ে গেছে। আজকে দেখেন প্রতিদিন বাংলাদেশে শত শত মাহফিল হয়, একদিনে এখন ধরো শত শত মাহফিল, প্রত্যেক জেলায় এক একটা জেলায় হিসাব করলে ধরুন আজকের দিনে এক একটা জেলায় শতাধিক মাহফিল হইতেছে। এইভাবে সারা বাংলাদেশ হিসাব করলে এক রাত্রে কতগুলো মাহফিল হইতেছে, কয় হাজার মাহফিল হইতেছে। তাহলে এই শীতের সময়গুলো কয়েক মাস কত লক্ষ লক্ষ মাহফিল হইতেছে, এত লক্ষ লক্ষ মাহফিলে শ্রোতাদের, তারপরে যারা আমরা সাধারণ আম জনতা আছি, কোন পরিবর্তন আছে? কোন পরিবর্তন নাই। ওয়াজ মাহফিলের আগের দিন যেরকম, ওয়াজ মাহফিলের পরের দিনও একই রকম, কোন পরিবর্তন নাই। এই পরিবর্তন না থাকার মূল কারণ এখলাস নাই, বক্তারও এখলাস নাই, যিনি দাওয়াত দিচ্ছেন দায়ী হচ্ছেন তার ভিতরেও এখলাস নাই, শ্রোতারও এখলাস নাই। শ্রোতা ওয়াজ শুনতে আসে, ওই বক্তার সুর কত সুন্দর, ওই বক্তার টান কত সুন্দর, ওই বক্তা কত সুন্দর সুরে তালে তালে লয়ে লয়ে গান গাইতে পারে, তলে তালে তালে কবিতা বলতে পারে, সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী রোমান্টিক কথাবার্তা বলতে পারে। শ্রোতা আসে এগুলো শোনার জন্য, যেই বক্তা যত বেশি এগুলো শোনাইতে পারে, শ্রোতা কয় কত বিশাল বক্তা আসছে। এক বক্তা যে আইছে ভাই একেবারে কাফায় ফেলছে, শ্রোতার এখলাস নাই, এলেম শিখতে আসে নাই, দিন শিখতে আসে নাই, কোরআন সুন্নাহ শিখতে আসে নাই। আবার বক্তাও চিন্তা করে, আমার উদ্দেশ্য হলো আমার শ্রোতাদেরকে সন্তুষ্ট করা, শ্রোতাদেরকে খুশি করা। যেই বক্তা শ্রোতা যত বেশি খুশি করতে পারে, সেই বক্তা তত বড় বক্তা, তার ডিমান্ড বেশি, চাহিদা বেশি। সুতরাং বক্তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না, বক্তার উদ্দেশ্য শ্রোতাদের সন্তুষ্টি। যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে বক্তা সেখানে কোরআন আর সহি হাদিসের বাইরে কিছু বলতে পারে না। আমার শ্রোতারা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হোক, অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হোক, এদিকে আমার তাকানোর দরকার নাই। আরেকবার দাওয়াত দিলে দিবে, না দিলে নাই, এদিকে তাকানোর দরকার নাই। যদি উদ্দেশ্য হয় আমার এই ওয়াজ মাহফিলের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা উপার্জন করা, তখন আমার উদ্দেশ্য হবে আজকে দাওয়াত একটা পাইছি যেন আরো দশটা পাইতে হয়, শ্রোতারা যেন আমার ওয়াজ শুনে আমার জন্য পাগল হয়ে থাকে। তখন শ্রোতা খুশি করার জন্য যা যা দরকার তাই তাই করা হয়। আমার সম্মানিত ভাই বোনেরা, এইভাবে আমাদের এখলাস নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ী যখন ব্যবসা করে, ব্যবসায়ীর ভিতরে এখলাস থাকে না। ব্যবসায়ী মনে করে আমি কত বেশি টাকা ইনকাম করতে পারি, কত বেশি টাকা নিতে পারি, এটাই আমার লাভ। কিন্তু ব্যবসায়ী যে নবীজিন সিদ্দিকিন সুহাদাদের সাথে থাকবেন, ব্যবসায়ী যে কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে হাশর হবে, ব্যবসায়ী সেটা বলে গেছে তার এখলাস নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। কেউ যদি ব্যবসায়ী যদি জিনিসপত্র আটকায় রাখে সে লাঞ্ছিত, সে লানত প্রাপ্ত। আর ব্যবসায়ী যদি তার মালামাল ছেড়ে দেয়, নিয়মিত প্রবাহ অব্যাহত রাখে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আজকে দেখেন পেঁয়াজের দাম কত, এই হঠাৎ পেঁয়াজের দাম বাড়লো কেন? ব্যবসায়ীদের এখলাস নষ্ট হয়ে গেছে। তারা মানুষকে জিম্মি করে, মাল মজুদ রেখে মানুষের থেকে টাকা ইনকাম করতে চায়, এখলাস বিনষ্ট, এখলাস নাই। এখলাস না থাকার কারণে বরকত আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিছে। এইভাবে শিক্ষক শিক্ষকতা করেন, তিনি মনে করেন তিনি তার বেতনের জন্য মাস শেষে বেতন পাইলে হইল, তার এখলাস নষ্ট হয়ে গেছে। তিনি যে একজন শিক্ষক, তিনি যে একজন মুআল্লিম, তিনি যদি সঠিকভাবে মুআল্লিমের দায়িত্ব পালন করেন এখলাসের সাথে, তার হাশর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে একজন মুআল্লিম, একজন শিক্ষক, তার উদ্দেশ্য থাকবে কিভাবে একটা ভালো জাতি গড়বে, কিভাবে নামাজি জাতি গড়বে, কিভাবে পদ্মাশীল জাতি গড়বে, কিভাবে বিশুদ্ধ ইমানওয়ালা জাতি গড়বে, কিভাবে শেরেক মুক্ত জাতি গড়বে, কিভাবে বেদাত মুক্ত জাতি গড়বে, কিভাবে সুন্নতওয়ালা জাতি গড়বে, এটাই থাকবে তার মূল মকসাদ। কিন্তু এখলাস নষ্ট হয়ে গেছে। আজকে মাদ্রাসায় পড়ে নামাজ পড়ে না, এরকম আছে না? কত স্টুডেন্ট দেখি যে মাদ্রাসায় পড়ে, পাঁচ অক্ত নামাজ পড়ে না। এখন আমার কাছে অবাক লাগে এদের শিক্ষকেরা কি করে, কারণ শিক্ষক এগুলো দেখার প্রয়োজনীয়তা অনুভব করে না। মাদ্রাসার স্টুডেন্ট মুখে দাড়ি নাই, মাদ্রাসার স্টুডেন্ট অনেক, তো তার শিক্ষকেরা কি করে? শিক্ষক দেখে না যে স্টুডেন্টের মুখে দাড়ি নেই, শিক্ষক দেখে না স্টুডেন্টের মধ্যে সুন্নত নাই, ইসলামী তাহজিব তামাদ্দুন নাই। শিক্ষক দেখলেও এটা সংশোধন করার, সংস্কার করার, ভেজালে পড়ার তিনি প্রয়োজনীয়তা অনুভব করেন না। উনি মনে করেন এটা আমার চাকরি, বাস এটা হইলে হইল, বাস তার এই শিক্ষকতার এখলাস বিনষ্ট হয়ে গেছে। বান্দার ভিতরে, এবাদতের ভিতরে যখন শেরেক ঢুকে পড়ে, তখন এবাদতের এখলাস বিনষ্ট হয়ে যায়, এবাদতের এখলাস নষ্ট হয়ে যায়। যখন আকীদার মধ্যে শিরক ঢুকে তখন ঈমানের ইখলাস বিনষ্ট হয়ে যায়। এই জন্য সূরা আল-ইখলাস কে ইখলাস বলা হয়েছে, এই জন্য আল্লাহর তাওহীদটাই একটা ইখলাস। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আল্লাহর একত্ববাদ মেনে নিবে, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করবে, এটাই হলো ইখলাস। আজকে দেখা যায় আমাদের শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক সমাজে এত শিরিকের কারণ আমাদের তাওহীদ নষ্ট হয়ে গেছে, ঈমানের ইখলাস বিনষ্ট হয়ে গেছে। ঈমানের ইখলাস যখন বিনষ্ট হয় তখন মানুষের ভিতরে মুনাফিকি ঢুকে পড়ে, নেপাক ঢুকে পড়ে। এজন্য মুনাফিকরা যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এরা বাহ্যিকভাবে দেখতে মনে হতো কত বড় ঈমানদার, কিন্তু এদের অন্তরের ভিতরে, কালবের ভিতরে ঈমানের ইখলাস ছিল না। অন্তরে ইখলাস না থাকলে মুনাফিকি তৈরি হয়। এজন্য আমার ভাইরা আজকে দেখেন, এবাদত করি আল্লাহর এবাদত, এবাদতের মধ্যে ইখলাস নেই। এবাদত গুলো করা যেন একটা গতানুগতিকতা, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষের মধ্যে প্রচার, এইটার প্রতিযোগিতা চলে। শুক্রবারে দেখবেন অনেক ভাই বোন আছেন, অনেক ভাইয়েরা দেখা যায় পরে সবাই শেষে মসজিদে আসেন, আসার পরে মানুষকে ডিঙ্গায় ডিঙ্গে সামনের দিকে চলে যায়, এরকম মুসল্লি দেখা যায় না? তো উনি সামনের দিকে যায় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আসলা যেখানে জায়গা পাইলা ওখানে তুমি বসে পড়ো, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। উনি সেখানে না বসে সামনের দিকে যায় কেন? সামনের দিকে যাওয়ার কারণ হলো তার ভিতরে ইবাদতের ইখলাস নাই। উনি মনে করে আমি যে মসজিদে আসছি, এটা যদি মসজিদের সবাই না জানে তাহলে কয়দিন পরে মসজিদের কমিটি হবে, সভাপতি নির্বাচন হবে, সেক্রেটারি নির্বাচন হবে, ওই সময় সবাই বলবে না না এর সভাপতি বানানো যাবে না, সেক্রেটারি বানানো যাবে না, এ তো মসজিদে আসে না। তাহলে এই যে মসজিদে আসছে শুক্রবার, এটা দেখানো লাগবে না? এটা না দেখালে সবাই জানবে কেন এই যে মসজিদে আসছে? এই জন্য পরে এসে মানুষকে ডিঙ্গাই ডিঙ্গাই সামনের দিকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা এই কাজ করলো দুজন মানুষের মাঝখানে ফাঁক করে করে, দুজনকে আলাদা করে করে সামনের দিকে গেল, এই লোক জুমার সালাতের সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল। সে কোনো ফজিলত পাবে না, কারণ ফজিলত পাওয়ার শর্তই হলো লাম ইউফাররিক বাইনা ইসনাইন, দুইজনের মাঝখানে ফাঁক করে সামনের দিকে যাওয়া যাবে না, গেলে জুমার কোনো ফজিলত পাবে না। তাহলে এই লোকটা কেন গেল? তার ভিতরে ইবাদতের ইখলাস নাই। সে মসজিদে এসেছে লোকজনকে দেখানোর জন্য, এবং তার ভবিষ্যৎ প্ল্যান আছে, ভবিষ্যৎ টার্গেট আছে। দেখবেন কিছু মানুষ মসজিদের এই পাশে বসছে, এই পাশে বসছে, কতক্ষণ পরপর কথা কয়, চুপ করে বসে থাকতে পারে না মসজিদের মধ্যে। মসজিদের আধা ভাবে চুপ করে বসে থাকবে, জিকির আজকার করবে, ইবাদত করবে, দেখা যায় কথা কয়। কি ব্যাপার, কথা করতেছে কেন? এই লোক সবাইকে জানান দিচ্ছে আমি কিন্তু মসজিদে আসছি, তার কথার আওয়াজ শুনে সবাই যাতে বুঝতে পারে এই লোক মসজিদে আসছে, কারণ কদিন পরে কমিটির নির্বাচনের সময় সে মসজিদে আসছে আপনারা জানবেন কেমনে। এই জন্য কেউ ডিঙ্গে ডিঙ্গে খবর দেয়, কেউ কথা বলে সাউন্ড করে সে খবর দেয়, ইখলাস বিনষ্ট হয়ে গেছে। যাকাত দেওয়ার জন্য ঢাকা থেকে কয়েক টাক শাড়ি লুঙ্গি নিয়ে আসছে, এনে মাইকিং করা শুরু হয়েছে এলাকায়, অমুক ভাই আজকে জাকাত দিবে কালকে সকালে, হাজার হাজার মানুষ এসে সমবেত, বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে। এরপরে শুরু, আপনি জাকাত দিবেন, আপনি এরকম মাইকিং করার ঘোষণা দেওয়ার দরকারটা কি? আপনার ভিতরে যদি ইখলাস থাকে আপনি রাত্রের অন্ধকারে প্রাপকদের ঘরে ঘরে জাকাত পৌঁছায় দিয়ে আসেন, যাতে কেউ না দেখে, চুপে চুপে যারা জাকাতের হকদার তাদের বাড়িতে পৌঁছায় দেন, তাদের কাছে টাকাটা পৌঁছায় দেন, কাপড়টা পৌঁছায় দেন, যা দিবেন পৌঁছায় দেন। কিন্তু এরকম মাইকিং করে দেওয়ার উদ্দেশ্য হইল আমি জানান দিলাম এলাকার মধ্যে আমি একজন খুব প্রভাবশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, এবং কিছুদিন পরে আমার যখন দরকার হবে, আমি যখন নির্বাচন করব, একটা শাড়ি একটা ভোট, একটা লুঙ্গি একটা ভোট, জাকাতও হয়ে গেল ভোট কিনাও হয়ে গেল, এক কামে দুই কাম, একসাথে দুই কাজ, আমার জাকাতও দেওয়া হয়েছে বা সাথে সাথে আমার আরেকটা কাজ হয়ে গেছে। এইরকম এক কাজের দুই কাজ যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে বাতিল করে দেন, নষ্ট করে দেন, এই ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহর জন্য যত ইবাদত এটা একমাত্র একটা নিয়তে করতে হবে, এক কামে দুই কাম করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তির প্রসিদ্ধ ঘটনা, প্রসিদ্ধ হাদিস যেটা সবাই আমরা জানি, তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম দিকে হাজির করবেন। প্রথম নম্বরে আসবে কারিউল কোরআন। কারিউল কোরআন মানে বড় বড় আলেম, বড় বড় কোরআন তেলাওয়াতকারী, কোরআনের পাঠক, কোরআনের বাহক, বড় বড় বক্তা, কোরআন তাফসির কোরআন মাহফিল করে এরকম বক্তা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাজির করবেন। হাজির করার পর আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার তো অনেক বিশাল এলেম দিয়েছিলাম, ওই এলেম দিয়ে তুমি কি করছো? রাব্বুল আলামিন এলেম দিয়ে আমল করছি, মানুষের মধ্যে দাওয়াত দিছি, মানুষের মধ্যে প্রচার করছি, কত কিছু করছি, করার শেষ নাই। এক মাহফিলে 1,00,000 টাকা নিছি, এটা কিন্তু বলবে না যে আল্লাহ দাওয়াত তো দিছি, দেওয়ার পরে ডেইলি দু তিনটা করছি, দুটার সময় একটা, চারটার সময় একটা, আটটার সময় একটা, দশটার সময় একটা, এক মাহফিলে 1,00,000 টাকা না দিলে যাই নাই। এত এলেমের খেলা, এত দাওয়াত দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আসো, তুমি মনে করছো দুনিয়ার সব মানুষের সাথে ধোকাবাজি, প্রতারণা সব কিছু করা যায়, কিন্তু আমি আল্লাহর সিফাত হলো, আমি আল্লাহর কাছে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, আসমানের ভিতরে জমিনের ভিতরে এমন একটা ক্ষুদ্রতম জিনিস, ক্ষুদ্রতম কণা নাই যেটা আমি আল্লাহর থেকে গোপন করে রাখা যায়। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা ঝরে পড়ে না যে গাছের পাতা ঝরার খবর রাব্বুল আলামিন জানেন না, যেটার এলেম আল্লাহর নেই। ইন্নাল্লাহ আলীমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে কালবের ভিতরে কি নড়াচড়া করে সেটাও আমি আল্লাহ ভালো করে জানি। তুমি যে এলেম দিয়ে কি কি করছো, কি উদ্দেশ্যে করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানি। দুনিয়ার মানুষের পাগল বানাইছো, দুনিয়ার মানুষের তুমি বিভিন্ন রকমে বোঝাইছো, দুনিয়ার মানুষ মনে করেছে তুমি কত বড় কোরআনের খাদেম, তুমি কত বড় মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন হয়ে গেছ, এত বিশাল কিছু হয়েছিল, তোমার অন্তরের ভিতরে কি উদ্দেশ্য ছিল আমি আল্লাহ জানি। তোমার অন্তরে এখলাস ছিল না, তুমি অন্য উদ্দেশ্য নিয়ে, দুনিয়াবী উদ্দেশ্য নিয়ে বড় বক্তা হবা, আন্তর্জাতিক বক্তা, তারপর বিশাল টাকা পয়সা ইনকাম করবা, এমন কেরাত কোরআন তেলাওয়াত এখন আবার শুরু হয়েছে অনেক জায়গায়, কোরআনের সুরের জমকা দেখবেন এখন বিভিন্ন জায়গায় জায়গায়, খালি কোরআনের সুর, কোরআনের সুর, কোরআনের আমলের প্রতিযোগিতা নেই, শুধু কোরআনের সুরের প্রতিযোগিতা, কোরআন শুধুমাত্র এরকম সুরের প্রতিযোগিতা, আর সুর শোনানোর জন্য নাজিল হয় নাই, কোরআন আমলের জন্য, আকীদার জন্য নাজিল হয়েছে, কোরআন আমাদেরকে পরিচালনার জন্য নাজিল হয়েছে, কোরআনকে আমরা পরিচালনার জন্য নাজিল হয়নি, কিন্তু আমরা কোরআন আমাদেরকে পরিচালনা করে না, আমরা কোরআনকে চালাই, কোরআনকে আমরা পরিচালনা করি, কোরআন ভিজিটের জন্য আসে নাই, কোরআন বিজয়ী হওয়ার জন্য এসেছে, কোরআন শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন শাসন করার জন্য আসে, কিন্তু কোরআনে কারিমকে আমরা আমাদের স্বার্থে, নিজেদের স্বার্থে ব্যবহার করতেছি। আল্লাহ পাক এই কারিউল কোরআনদেরকে উপট করে জাহান্নামে নিক্ষেপ করে। এরপরে আসবে বড় বড় শহীদরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি করছিলে আমার জন্য? রাব্বুল আলামিন আপনার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, আসলে জিহাদ করতে করতে শহীদ হও নাই, ওই মুজাহিদ হওয়ার পিছনে তোমার অন্য টার্গেট ছিল, তুমি হয়তো কোনো কারণে ওই জিহাদের মাধ্যমে তুমি সম্পদ অর্জন করতে চেয়েছিলে, বড় প্রভাবশালী নেতা হতে চেয়েছিলে, প্রভাবশালী কিছু হতে চেয়েছিলে, হয়তো এক সময় গিয়ে তুমি শহীদ হয়ে গেছ, মারা গেছ। তাহলে তুমি যদি খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে যদি আমি আল্লাহর জন্য জিহাদ করতে, তাহলে তোমার অন্তরের ভিতরে অন্য কোনো নিয়ত থাকতো না। তুমি জিহাদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছ, এর মাধ্যমে তুমি দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য চেষ্টা করেছ। তুমি বড় মুজাহিদ হবা এই নিয়ত পোষণ করে তুমি জিহাদ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। আবার কিছু লোক থাকবে যেই মানুষগুলো বড় বড় দানবের, বড় বড় দানশীল, অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে অনেক বিশাল সম্পদ দিয়েছিলাম, অনেক টাকা পয়সা দিয়েছিলাম, এই টাকা পয়সা তুমি কি করেছিলে, কিভাবে খরচ করছো? রাব্বুল আলামিন কত টাকা পয়সা তোমার রাস্তায় দিয়েছি, খরচ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এই দানের পিছনে তোমার উদ্দেশ্য ছিল, তুমি এই দান করবা আর তোমাকে মানুষ বড় দানশীল বলবে, ওই দানের মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল দান করে করে তুমি মানুষকে মানুষের নেতা হইবা, দান করার মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল তুমি দুনিয়াবি আরো বিভিন্ন স্বার্থ সিদ্ধি হাসিল করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল দানশীলদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে এই যে দানশীল, এই যে বড় আলেম, এই যে বড় শহীদ, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন কিসের কারণে? এখলাস না থাকার কারণে, এখলাস নষ্ট হয়ে যাওয়ার কারণে, আমল করেও জাহান্নামে, কারণ তার ইবাদতের ভিতরে, তার আমালের ভিতরে এখলাস ছিল না। আজকে আমার ভাইরা এবং বোনেরা, সর্বক্ষেত্রে এখলাসের অভাব, এখলাস নাই, এখলাস নাই, এখলাস শূন্য। উপরে যে দেখবেন ফেরেশতা, উপরে যে দেখবেন বিরাট আল্লাহর ওলি, কিন্তু ভিতরে সবার সদরঘাট হয়ে রয়েছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বাইরের থেকে মনে করেন বিরাট আল্লাহর ওলি, বিরাট আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির সাথে কয়দিন সফর করে দেখবেন আল্লাহর ওলির কয় ওয়াক্ত নামাজ জামাতে হয়, কয় ওয়াক্ত নামাজ জামাতের বাহিরে হয়, বাহিরে মনে হয় বিরাট আল্লাহর ওলি, আল্লাহর ওলির জায়গা জমিনের খবর লয় দেখবেন, বোনের জমিতে নাই, বাইরে জমিতে নাই, বিরাট বিরাট মামলা পরিচালনা করতেছে টাকা পয়সা নিয়ে, জায়গা জমিন নিয়ে। বর্তমানে দেখবেন বিভিন্ন জায়গায় ফিরে ফিরে দুই পীরের দ্বন্দ্ব, দুই ভাইয়ের মারামারি, দুই ভাইয়ের লড়াই, 144 দারাজারি দেখছেন না? কেন, কি নিয়ে? টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে, দুনিয়াদারি নিয়ে। মানুষ মনে করতেছে আল্লাহর ওলি, কিন্তু আসলে আল্লাহর ওলির ব্যবসা টাঙ্গাই, সাইনবোর্ড টাঙ্গাই, মূলত টাকা পয়সার ব্যবসা বাণিজ্য। এভাবে দেখেন চতুর্দিকে তাকাই, দেখেন উপরে দেখা যায় খুবই সুন্দর, কথাও খুব সুন্দর, কিন্তু বাস্তবে আমালে কাজে গিয়ে দেখবেন, লেনদেন করে দেখবেন, একবার টাকা ধার দিয়ে দেখবেন, একবার কিছু টাকা ধার দিয়ে দেখিয়ে তো বুঝতে পারবেন যে কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ। লেনদেন না করলে আপনি বুঝতে পারবেন না, তার সাথে না মিশলে বুঝতে পারবেন না, তার সহবতে না থাকলে বুঝতে পারবেন না। সবার ভিতর থেকে আজকে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা এখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যে ভয়টা করি সেই ভয়টা বড় শিরকের ভয় না, ছোট শিরকের ভয়, সেটা হলো রিয়ার ভয়, রিয়ার ভয়। আমি আমার উম্মতের জন্য রিয়ার ভয় করি। আমার উম্মত এক সময় এসে সব কিছুতে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সব করা শুরু করবে। আজকে ফেসবুক বাহির হওয়ার পরে, ইন্টারনেট বাহির হওয়ার পরে দেখবেন আল্লাহর বান্দারা খালি ফেসবুকে দিতেই থাকে, দিতেই থাকে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, সবাই খালি জানাইতে হবে। সে টয়লেটে যাইতেছে এটাও ফেসবুকে দিয়ে দে, বন্ধুরা আমি এখন টয়লেটে যাইতেছি, তোমরা একটু অপেক্ষা করো। মানে কোনো কিছু আর বাহিরে রাখবে না, সব মানুষকে জানান দিবে, কে বলছে আপনাকে এত সব মানুষকে জানাইতে হবে? সব জিনিস ফেসবুকে দিয়ে ইন্টারনেটে দিয়ে আপনার জানানো তো জরুরি না, যেটা মানবতার কল্যাণে আসবে, দুনিয়ার কল্যাণ বা আখেরাতের কল্যাণে আসবে, শুধু কল্যাণকর উপকারী জিনিসগুলো আপনি জানান। কিন্তু আপনি আপনার স্ত্রীর ছবি দিয়ে দিচ্ছেন, দেখো দুনিয়ার মানুষ আমার স্ত্রীটা কত সুন্দরী, দেখো সবাই আমার স্ত্রী। আবার নিজের ছেলের ছবি, নিজের মেয়ের ছবি, দেখো আমার মেয়েটা কত লক্ষ্মী, আমার লক্ষ্মী মেয়ের ছবি দেখো, আমার ছেলের ছবি দেখো, তো কি দরকার আপনার ছবি এগুলো ফেসবুকে দেওয়ার? আপনি আজকে সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, দেখো আমার সকালে চেহারা কেমন, দুপুরে কেমন, বিকেলে কেমন, ওই কক্সবাজার আসছি এখানে কেমন, বান্দরবান আসছি এখানে কেমন, ধামরাই আসছি এখানে কেমন, বাস এগুলো সব রিয়া, লোক দেখানো, আপনি মানুষকে দেখানোর জন্য সব করতেছেন, এগুলা মানুষকে দেখানোর কোন দরকার? মানুষকে আপনি বারবার দেখানো, আর কোন জায়গায় একজন আলেম পাইলে, শায়খ পাইলে ধীরে ধরে খালি ছবি তোলার জন্য, খালি ছবি তুলবো, কেন ছবি তুলবো? ছবি তুলে ফেসবুকে দেখো, দেখো আমি কিন্তু দেশের লোক না, আমি কিন্তু এই শায়খের সাথে ঘুরি, আমি এই শায়খের সাথে দেখা হয়েছে, এই শায়খের ছবি তুলছি, বা ফেসবুকে দিতে থাকে। আপনি শায়খের ছবিটা বারবার ফেসবুকে দেওয়ার দরকারটা কি? শায়খের সাথে আপনি আছেন এটা দেখার দরকার কি? আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন, যে মানুষগুলা মুখলেস মানুষ, যারা শেরেক মুক্ত তাওহীদি ইমানের দাওয়াত দেয়, যারা বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দেয়, এইরকম দায়ী আল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করবেন, আপনি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবেন। ছবি তোলা তো ভালোবাসার প্রমাণ না, আপনি অন্তর থেকে তাদেরকে মহব্বত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার হাসরটা যেন, আমার কিয়ামতের ময়দানটা যেন, আমার জান্নাতটা যেন এই সকল মানুষের সাথে হয়, আমার হাসরটা, আমার নসরটা, কিয়ামতটা, হিসাবটা, আমার কুলফেরতটা যেন এই মানুষগুলোর সাথে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক আসে কয়, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামতের খবরটা একটু দেন, কিয়ামত কবে হবে আমার একটু জানাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের প্রথম আলামত প্রকাশ হয়ে গেছে, নবী সাল্লাম আসছেন মানে কেয়ামত আর দূরে নাই, হবে, কাছাকাছি চলে আসছে। নবী সাল্লাম বলেন, আনাইনে, আমি আর কেয়ামত এরকম কাছাকাছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানে কেয়ামত এসে গেছে, আবার খবর লওয়া দরকার, কোন মাসের কয় তারিখে, কত সালে, কোন সময় কেয়ামত হবে, এই খবরও তোমার দরকারটা কি? বরং তোমার দরকার হলো, কেয়ামত যদি হয়ে যায়, যখন হয়ে যাবে, আমার যখন বিচার হবে, আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, কেমনে আমি জান্নাতি হব, তোমার দরকার হলো এই খবর নেওয়া, এই প্রস্তুতি নেওয়া। অনেক ভাই দেখবেন নিজের চিন্তা করে না, নিজের খবর নেন, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। যেই সময়টা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত, আরেক ভাইয়ের সমালোচনা নিয়ে ব্যস্ত, এই সময়টা যদি আমার নিজেকে নিয়ে চিন্তা করতাম, আমি নিজে মুখলিসিন বান্দা হয়ে যেতাম। আল্লাহ পাক এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ইমানদাররা, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজের চিন্তা করো, আমার এখন যদি আমার আজকে রাত্রে মৃত্যু এসে যায়, আমার কবরে আমার কি অবস্থা হবে, আমার হাসরে কি অবস্থা হবে, আমার ইমানটা ঠিক হয়েছে কিনা, আমি ইমান লয়ে কবরে যেতে পারবো কিনা, আমার আমলগুলো আমল সালে হয়েছে কিনা, আমার তাওবাটা ঠিক মতো হয়েছে কিনা, তুমি তো চিন্তা করবা এগুলা, নিজের চিন্তা কোনো খবর নাই, আরেকজনের কার কোনখান দিয়ে দোষ ত্রুটি আছে, কে কি করছে না করছে, এটা নিয়ে সারাদিন ব্যস্ততা। তাহলে এই ব্যস্ততার কারণে, এই বিনা দরকারি কাজের কারণে তার মূল কাজে হয়নি। এই জন্য দেখবেন আমরা বিভিন্ন জায়গায় গেলে এমন এমন প্রশ্ন দিতে থাকে যেগুলো তার কোনো দরকার নেই, বিনা দরকারি, যেগুলো দরকার ইমানের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত, সেগুলোর প্রশ্ন করে না, প্রশ্ন করে খালি অমুখে কি বলছে, তমুখে কি বলছে, এগুলো নিয়ে ওয়াজ মাহফিলে শুধু অমুক কাফের, অমুক মুশরিক, অমুক মুনাফেক, অমুকের গালিগালাজ, অমুকের বিরুদ্ধে প্রচার, অমুক কি করছে এটা দরকার কি আমার? আমি কেমনে নাজাত পাবো, আমার শ্রোতারা কেমনে নাজাত পাবো? দরকার তো এটা, কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? দরকার এটা। আরেকজন কাফের হলে আমার অসুবিধে কি? তার হিসাব সে দিবে। আমি বাঁচছি কিনা, আমার ইমান ঠিক আছে কিনা আগে এটা চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ওয়া মা দা আদাতালাহা, ও সাহাবী তুমি তোমার নিজের চিন্তা করো, তুমি কি রেডি করছো কিয়ামতের জন্য? এই সাহাবী বলে উঠলেন, লা শাইয়্যা ইল্লা আন্নি উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কিছু আমার জন্য প্রস্তুতি নিতে পারিনি, তবে একটা প্রস্তুতি আমি খুব ভালো করে নিয়ে রেখেছি। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে এত খুশি হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাবাবতা, ও সাহাবী তুমি যাকে মহব্বত করো, যাকে ভালোবাসো, তোমার হাসর মাসর কিয়ামত তার সাথে হবে। তোমার হাসরটা তার সাথে হবে যাকে তুমি মহব্বত করো। আর এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফামা ফারাহানা বিশাইয়িন মা ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা মান আহাবাবতা। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস শুনেছি, এত বেশি খুশি সাহাবীরার জীবনে হই নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে যত বেশি খুশি হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আনতা মা মান আহাবাবতা, তুমি তার সাথে থাকবা যাকে তুমি মহব্বত করো। আমরা সবাই মহব্বত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া উহিব্বু আবা বকর, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলে দিলেন, তাদেরকে যদি মহব্বত করো, তোমার হাসর তোমার নসর তাদের সাথে হবে। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, অথচ তাদের আমলের ধারে কাছেও আমার আমল নাই। তাদের আমল কত উঠবে, আমার আমল কোথায়, কিন্তু মহব্বতের কারণে তাদের সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে সমাজে যে মানুষগুলা মুখলাসিন, ইবাদাল্লাহি মুখলাসিন, যারা মুখলাস মানুষ, যারা শিরক মুক্ত মানুষ, তাদেরকে আপনি অন্তর থেকে মহব্বত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার হাসরটা এই মুখলাস মানুষগুলার সাথে করিও, আল্লাহ আমার হিসাব নিকাশটা এই মুখলাস মানুষগুলার সাথে করিও, আল্লাহ শিরক মুক্ত মানুষগুলারে অনুসরণ করার আমাকে তৌফিক দিও, আল্লাহ বেদাত মুক্ত সুন্নতি আমলের মানুষগুলাকে অনুসরণ করার তৌফিক দিও। যারা এই মানুষগুলোকে অনুসরণ করবে এহসানের সাথে, আল্লাহ পাক সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সাহাবায়ে কেরামের কথা বলে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করে। সুবহানাল্লাহ। ইহসানের সাথে যারা তাদেরকে অনুসরণ করে, ইত্তেবা করে, আল্লাহ তাদের উপরে খুশি, তার আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এরকম সাহাবীদেরকে পাইলে তাদেরকে মহব্বত করবেন অন্তর থেকে, তাদের সোহবতে থাকবেন বেশি বেশি, তারা সদ এটাই মানুষ, তাদের সোহবত বেশি দরকার, তাদের থেকে এলেম নেবেন, তাদের থেকে সুন্নতের এত্তেবা শিখবেন। আপনি এগুলোর খবর নাই, খালি ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন, ফেসবুকে দেওয়া নিয়ে ব্যস্ত আছেন, এগুলো রিয়া, এগুলো ইখলাস বিনষ্টকারী বিষয়। এইরকম সমাজে আমাদের সর্বত্র সর্বক্ষেত্রে এমন কার্যক্রম চলতেছে, এমন আমল চলতেছে যেগুলো আমাদের এখলাস বিনষ্টকারী। এজন্য আমার ভাইরা এবং বোনেরা এখলাসের দিকে বেশি নজর দিতে হবে। আপনার আমার এখলাস যত বেশি শক্তিশালী হবে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইমানের মধ্যে, আমলের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত তৈরি করে দিবেন। যে দাঈর মধ্যে এখলাস বেশি থাকবে, ওই দাঈর দাওয়াতে মানুষ বেশি উপকৃত হবে, মানুষ তার দাওয়াতে বেশি প্রভাবিত হবে, তার দাওয়াতে মানুষ পরিবর্তন হবে। তবে এই পরিবর্তনটা শুধু বাহ্যিক পরিবর্তন না, আমাদের সমাজে আবার এইটা ঠিকভাবে বোঝে না। তো মানুষ এটা হেদায়েত পাই গেছে, হেদায়েত পাইছে মানে কি, পাঞ্জাবি একটা লাগাইছে, মাথার টুপি একটা লাগাইছে, হয়তো পাগড়ি একটা লাগাইছে বা দাড়ি রেখছে, ও মানুষ এটা দেখো আগে কত খারাপ আছে, এখন আল্লাহ আল্লাহ হয়ে গেছে। এই আল্লাহ আল্লাহ মানুষটাই দর্শন করে, এই আল্লাহ আল্লাহ মানুষটাই সুদ খায়, এই আল্লাহ আল্লাহ মানুষটাই ঘুষ খায়, এই আল্লাহ আল্লাহ মানুষটাই জায়গা জমিন ঠিক মতো ভাইয়েরটা বোনেরটা সবাইটা দেয় না, এই আল্লাহ আল্লাহ মানুষটাই মানুষের সাথে লেনদেন করলে টাকা পয়সার লেনদেন ঠিক মতো করে না। এই মানুষটা হেদায়েত পায় নাই, হেদায়েত বুঝি নেই আমরা। এই বাহ্যিক পরিবর্তন মানে হেদায়েত না, হেদায়েত হলো অন্তরের পরিবর্তন। অন্তরে হেদায়েত থাকে, অন্তরে হেদায়েত থাকে কালবে। এই জন্য আবদুল্লাহ ইবনে উবাই বাহ্যিক পরিবর্তন হয়েছে কিন্তু সে হেদায়েত পায়নি। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, লা তুজিগ কুলুবানা, রব্বুল আলামিন আমাদের অন্তর গুলাকে বাঁকা বানাই দিও না, বাদা ইজ হাদাইতানা আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। তাহলে হেদায়েত থাকে কোথায়? কালবের মধ্যে, অন্তরের মধ্যে। এই জন্য যেই দায়ী মুখলিস দায়ী তার দ্বারা অন্তরের পরিবর্তন হবে। বাহ্যিক পরিবর্তন করে ফেললাম মানুষের, এই বাহ্যিক পরিবর্তন দ্বারা সমাজ থেকে অপরাধ, দুর্নীতি, শেরেক, বেদাত, নেফাক এগুলো দূর হবে না। এটা আমার সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে উম্মতকে ইখলাসের নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার হজের নিয়ত করতেন, হজের এহরাম পাতেন, তখন একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা হাযিহি হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ এই হজটা এমন একটা হজ, লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আমার এই হজের মধ্যে কোন রিয়া নাই, আমার এই হজের মধ্যে কাউকে শোনানোর কিছু নাই, অর্থাৎ আমার হাজি সাহেব নাম লাগাবো, আল হাজ নাম লাগাবো, আমি মানুষের কাছে প্রচার করে বেড়াবো আমি বিশাল হাজি সাহেব, চারবার হজ করছি, পাঁচবার হজ করছি, দশবার হজ করছি। কিছু মানুষ আছে দেখবেন যারা একাধিক হজ করে, আপনি যখন তাদের সাথে দেখা হইব তখন দেখবেন যে হজের গল্প করবো আপনার সাথে, গল্প করে ফাঁকি দিয়ে বলে দিব যে হুজুর শুনেন, ওই যে আমি পঞ্চমবার যখন হজে গেছিলাম মিনাতে এত বৃষ্টি হয়েছে সব ডুবে গেছে, ওই ফাঁকে দিয়ে কথাটা শুনে দিছে যে উনি পাঁচবার হজ করছে, মানে পঞ্চমবার গেছে, ষষ্ঠবার গেছে, রিয়া ডুবে গেছে। আপনি একশো বার যান, এটা মানুষকে বলার দরকার থাকে আপনি হজ করছেন আল্লাহর জন্য, এটা মানুষকে প্রচার প্রসার করার জন্য না, মানুষকে শোনানোর জন্য না। আবার দেখুন কিছু মানুষ কারো সাথে দেখা হইলে, ভাই আমি তো তাহাজ্জুদ একদিনও মিস হয় না, মানে হে তাহাজ্জুদ পড়ে এইটা সবাই রে গল্প করে করে শুনাইতে হইব, আপনি ইবাদত এমন ভাবে করেন যে আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহ জানলেই হইল, আর কেউ জানা না জানা জরুরি বিষয় না। এইভাবে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে দেখবেন যে এখলাস বিনষ্টকারী বিষয়, এখলাস নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা প্রথম কথা হলো আমরা এখলাসের দিকে বেশি নজর দিব। আজকে আমাদের এখলাসের বিশাল ঘাটতি, সবাইরে ঘাটতি, আমারও ঘাটতি, আপনারও ঘাটতি, সবাইরে ঘাটতি। আমাদের চিন্তা চেতনায়, আকিদায়, মুআমালাতে, আখলাকে সব জায়গায় এখলাস চলে গেছে। মুখলেসিন বান্দা, আল্লাহ পাক সমস্ত নবীদের পরিচয় করে দিতেন, ইবাদাল্লাহিল মুখলাসিন, ইবাদাল্লাহিল মুখলাসিন, সমস্ত নবীরা মুখলাস ছিলেন। আজকে নবীওয়ালাই সুন্নত এখলাস আমাদের সবার থেকে উঠে গেছে। কারো এবাদতে এখলাস নাই, আকিদায় এখলাস নাই, আমলে এখলাস নাই, কোন কিছুর মধ্যে এখলাস নাই। দ্বিতীয় কথা যেটা বলে আমি আলোচনা শেষ করব সেটা হলো, আজকে যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল আবাবিল মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার মূল বৈশিষ্ট্য হলো আমাদের সন্তান সন্ততিদেরকে যেমন কোরআন সুন্নাহর এলেম শেখানো হবে, পাশাপাশি আমাদের সন্তান সন্ততিদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান বিদআত মুক্ত সুন্নতি আমলের শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য নিয়েই এই মাদ্রাসার প্রতিষ্ঠা। আমরা ভবিষ্যৎ যেই সময় আসতেছে, যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা সবাই কিন্তু ছেলে মেয়ে নিয়ে সন্তান সন্ততি নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, ভয়াবহ বিপদের আশঙ্কা করতেছি। কারণ এটা আগের মতো যুগ নাই, আগের মতো সময় নাই, সব পরিবর্তন হয়ে গেছে। আজকে ঘরে বসে দুনিয়ার যত শয়তানি আছে সব শয়তান এক মুঠার মধ্যে রাখা যায়। যত বড় বড় ইবলিস আছে, যত শয়তান আছে, এই খালি এটার মধ্যে রাখা যায়, আর দূরে যাওয়া লাগবে না। এখন আপনি ছেলে মেয়েকে বাহিরের সংস্রব থেকে দূরে রাখলেন, তাদেরকে আপনি খারাপ ছেলেদের সাথে, খারাপ মেয়েদের সাথে, খারাপ পরিবেশের সাথে মিশতে দিলেন না, কিন্তু এইটা থেকে দূরে রাখবেন কেমনে? এটা আটকানোর ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। এটা বাতাসের সাথে চলে, এটা দেখা যায় না। আপনি যে বাড়ির মধ্যে একটা বেড়া দিয়ে দিবেন যে আমার বাড়িতে যেন কোন ইন্টারনেটের লাইন বা কোনো কিছু ঢুকতে না পারে, এরকম বেড়া দেওয়ারও কোনো সিস্টেম নেই, আপনি আটকে রাখতে পারবেন না। দেওয়ালের ভিতরে, ঘরের ভিতরেও আটকে রাখতে পারবেন না। আপনি ঘরের মধ্যে ছেলে মেয়েকে শুধু একটা মোবাইল, একটা ল্যাপটপ তুলে দিবেন, তার অর্থ হলো আপনি কয়েক হাজার ইবলিস তার হাতে দিয়ে দিচ্ছেন। বা যে ইবলিস খুঁজবো সেই ইবলিস চলে আসবে হাতের মুঠায়, সেখানে ডাক দিব, অমুক হাজির, লাভবাহিক হাজির, কোন ইবলিসের দরকার তার, সাথে সাথে হাজির হয়ে যাবে সব ইবলিস এক জায়গায়। আগে জিন হাজিরা দিত না, জিন হাজিরার মধ্যে জিনেরা হাজির করতো, জিন নাকি আসে হাজির হতো, এগুলো সব বেলকি বাজি, বাউপা বাজি, মানুষকে প্রতারণা করার জন্য। তো এইরকম এই জায়গায় যে আপনি একটা ল্যাপটপ দিচ্ছেন, একটা কম্পিউটার দিচ্ছেন, একটা মোবাইল দিয়ে দিচ্ছেন, বা সব ইবলিস এক জায়গায়। এবার ঘরের মধ্যে বসে বসে সে সব ইবলিসের সোহবতে আছে। তাহলে আমরা এই আরো যে পরবর্তীতে একের পর এক যেই এরকম আধুনিক তথ্য প্রযুক্তি আসতেছে, এগুলো আমাদের আগের সিস্টেম ফলো করলে এখন আর কাজ হবে না। আগে ছেলে মেয়েদেরকে শাসন করে আপনি বাহিরের খারাপ ছেলে মেয়েদের সাথে মিশতে দেন নাই, বাস আপনি একটা ভালো কাজ করছেন, এখন আপনি বাইরে মিশতে দিবেন না, ঘরের টাকা বাধা দিবেন। খুব জটিল জিনিস, অনেক চিন্তা করার বিষয়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এইটা থেকে দূরে রাখার বড় অস্ত্র, সবচেয়ে বড় প্রধান যে জিনিসটা সহায়ক সেটা হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ছেলে মেয়েদের ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে, তাকওয়া, তাকওয়া যত ঢুকাইতে পারবেন, এইটা না আরো হাজার হাজার ইবলিস আনি দিলেও তার কাজ হবে না। এই বাধা দেওয়ার অন্তরা প্রতিবন্ধক যেটা, এটার নাম তাকওয়া। ছেলে মেয়েদেরকে তাকওয়া শিখাইতে হবে। আমরা আজকে তাকওয়া বিহীন শিক্ষা, তাকওয়া বিহীন পড়ালেখা করাই, যেই পড়ালেখার মধ্যে, যেই শিক্ষার মধ্যে রূপ নেই, রূপবিহীন মরা পড়ালেখা। মরা মানুষ দেখলে মানুষ ভয় পায় না, খুশি হয়? কবরস্থান দিয়ে যান, কবরস্থানে ধরেন 1,00,000 মরা মানুষ আছে, আপনি রাত্রে মাহফিল শেষে একটার সময় কবরস্থানের পাশে রওনা দিচ্ছেন, রওনা দেওয়ার সময় কত সুরা পড়তেছেন, কত দোয়া পড়তেছেন, কয়বার শরীর বন করতেছেন আপনি, তারপরে রওনা দিচ্ছেন, কিছু দূর গেছেন, বাস একটা একটু বাতাসে নড়ে উঠছে, আপনি লাভ পারে তিন হাত উপরে উঠে গেছেন, এত ভয় কেন? এখানে তো 1,00,000 মানুষ আছে, আপনি ভয় পাচ্ছেন কেন? মানুষ আছে না, কবরস্থান মানুষ ভরা না, তা আপনি ভয় পাইতেছেন কেন? মানুষগুলোর মধ্যে রূহ নাই, মানুষগুলো মরা, রূহবিহীন মানুষ। আবার মাত্র গভীরে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে এই জনপদে মানুষ টানুষ নাই, ভয় লাগতেছে, দেখতেন যে কয়েকজন মানুষ চলাফেরা করতেছে, এক বাড়িতে আলো দেখা যাচ্ছে, বাতি দেখা যাচ্ছে, মানুষেরা উঠছে কথাবার্তা বলতেছে, আপনার কাছে সাহস লাগবে। তাহলে এই মানুষগুলোকে দেখে আপনার সাহস লাগবে কেন? এরা জিন্দা মানুষ, রুহওয়ালা মানুষ। আজকে দেখেন আমাদের সবচেয়ে বড় শিক্ষিত যারা সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে বড় বড় চেয়ারে বসে, এদেরকে আমরা ভয় করি না? এদেরকে দেখলে আমরা বন্ধু মনে করি, ভয় পাই। আমার একটা বিদ্যুতের মিটার দরকার, মিটারটা যার পায়ে লেগেছে, যার টেবিলে গেছে, এ কিন্তু বিরাট শিক্ষিত, বিরাট সার্টিফিকেট আওয়া, বিরাট লেখাওয়ালা। আমি ভয়ের মধ্যে আছি, আহারে কয় লাখ টাকা, কত টাকা চাহিদা বসে দিতে পারে কিনা, মিটারটা পাই কিনা। অথচ এই ভয়ের কারণ তো ছিল না, এত শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এই যেই শিক্ষাটা শিখেছি তারে, এই শিক্ষাটা রূহবিহীন শিক্ষা, কোরআন সুন্নাবিহীন শিক্ষা, মরা শিক্ষা। যদি তাকে ওই শিক্ষাটা দিতাম যে শিক্ষার মধ্যে রূহ আছে। আজকে দেখেন পুরা বাংলাদেশ জুড়ে একটা বড় সমস্যা, মাদকাসক্তি আছে না? বাংলাদেশের 3 লক্ষের উপরে মসজিদ আছে, তাহলে 3 লক্ষ ইমাম সাহেব আছে না? 3 লক্ষ মুয়াজ্জিন সাহেব আছে, কয় লক্ষ? 6 লক্ষ। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, এক এক মাদ্রাসা 10 জন 20 জন করে টিচার আছে, কয়জন ইমাম সাহেব মাদকাসক্ত মক্কা আছেন? একজনের খবর পাইছেন যে ওই মসজিদের ইমাম সাহেব সারাদিন মদলে বসে থাকে, এরকম খবর পাইছেন? তাহলে এরা মদ্খায় না কেন? এদের হাতের নাগালে মদ। এরা ইচ্ছা করলে সকালে এক বোতল, দুপুরে এক বোতল, বিকেলে এক বোতল খাইতে পারে। সকালে 10টা ট্যাবলেট, দুপুরে 10টা, বিকেলে 20টা খাইতে পারে না এরা? আরে এদের যে মুসল্লিরা আছে, মুসল্লিরাই তো এগুলোর ব্যবসা করে, কি বলেন? ইমাম সাহেবের মুসল্লিরাই তো এই মদের ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে। ইমাম সাহেব যদি কয় তাহলে তো সাথে সাথে হাজি, তাহলে হাতের নাগালে পাওয়ার পরেও কেন খায় না এরা? কোন জিনিস এদেরকে বাধা দেয়? যে জিনিসটা বাধা দেয় ওইটার নাম তাকওয়া। এরা আল্লাহকে ভয় করে, এরা আইনের ভয়ের চাইতে, পুলিশের ভয়ের চাইতে, দুদকের ভয়ের চাইতে, দুনিয়ার অন্য কেউ দেখবে এটার ভয়ের সাথে আল্লাহকে ভয় করে। এই জন্য আমাদের সন্তান সন্ততিকে যদি তাকওয়াবান শিক্ষা দিয়ে, তাকওয়ার শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারে, তো যত প্রযুক্তি আসুক যাই আসুক কাজ হবে। এই জন্য আমার ভাইরা, ছেলে মেয়েদের দিকে আমরা একটু খুব ভালো করে নজর দেওয়ার চেষ্টা করব, তাকওয়াবান চরিত্রবান ছেলে মেয়ে গঠন করার চেষ্টা করব। এই লক্ষ্যেই আবাবিল মডেল মাদ্রাসা, ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে, আমাদের আত্মীয় স্বজন দিয়ে আমরা এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানে সবাই খাদেম হয়ে যাব। আর ছেলে মেয়ে না দিতে পারলে যে খাদেম হওয়া যাবে না তা না, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে একটু দোয়া করবেন মাদ্রাসাটার জন্য, তাও আপনি মাদ্রাসার খাদেম। শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সবসময় প্রতিষ্ঠানের সাথে থাকবেন, আপনি প্রতিষ্ঠানের একজন খাদেম। এই জন্য এই প্রতিষ্ঠান থেকে যখন আপনি একজন খাদেম হবেন, এই প্রতিষ্ঠান থেকে একজন যদি তাকওয়াবান ছাত্র বের হয়, তাকওয়াবান আলেম বের হয়, দায়ী বের হয়, এটার সদাকায় জারিয়া আমি আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আবাবিল মডেল মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসওয়ালা মানুষ, তাকওয়াবান মানুষ, মুত্তাকিন মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই তাফসীরুল কোরআন মাহফিলকে শেষ পর্যন্ত আল্লাহ পাক সুন্দরভাবে সফল করার তৌফিক দান করুন। এবং ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করবেন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।